ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم. میرے محترم دوستوں اور بزرگوں, اللہ رب العزت نے اس کائنات کا سب سے قیمتی سرمایہ اور سب سے طاقتور اور عظیم دولت ایمان کو قرار دیا ہے. اس کائنات کا بقا اور وجود اس وقت تک ہے جب تک کہ اس کائنات کے اندر ایمان ہے. جس دن ایمان کی دولت کا ایک ایک لفظ اس کائنات میں نہیں ہوگا, اس کائنات کے اندر قیامت اسی دن آئے گی. ایمان کا ایک ایک بول اتنا طاقتور ہے کہ ساتوں زمین و آسمان کو روکے ہوئے ہیں. چاند سورج ستارے دریا جنگل پہاڑ حشرات و لار چرندے پرندے درندے چوپائے دوپائے جبرائیل میکائیل اسرائیل اسرافیل لوح و قلم عرش و کرسی حتیٰ کہ اللہ کا عرش اعظم بھی اس وقت تک باقی ہے جب تک کہ ایمان کی دولت ہے اور قیامت نہیں آتی. تو یہ دنیا اپنے وجود اور بقا اور تحفظ میں ہر لمحہ ایمان کے بول کی محتاج ہے. جب تک ایمان کے بول زبان کے اوپر ہیں, ساری کائنات گناہوں سے بھری ہوئی ہو, تمام تر مخلوق انسان جنات ملائکہ سارے کے سارے گناہوں میں ڈوبے ہوئے ہوں, کسی ایک زبان کے اوپر اس بھری دنیا کے اندر اگر ایمان کا ایک بول جاری ہے اور باقی ہے تو اتنے سارے گناہوں کے باوجود اللہ اس دنیا کو قائم رکھیں گے. اور جس دن وہ بول نہیں ہوگا یہ دنیا اس دن نہیں ہوگی, اس لیے کہ جس کائنات میں اللہ کا نام نہیں ہے اس کائنات کو باقی رکھنے کی ضرورت بھی نہیں. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. مہمان بولتے سنجے ایک کائنات مدھے سرشٹر مدھے سب سے دامی سمپد سب سے دامی جنس ایمان, ایمان سب سے شکتیشالی جنس اور سب سے دامی جنس. جدی ای ایمان اور ایمان ایک ایک شبد ایک ایک کتھا ایت شکتیشالی, এই ইমানের এক একটা শব্দের কারণে আল্লাহ জাল্লা শানুহু এই দুনিয়াকে এবং এই কায়নাতকে এই সৃষ্টিকে বাকি রাখতেছেন. যখন এই ইমানের এক একটা শব্দ এক সময়ে শেষ হয়ে যাবে, এক একটা শব্দকে মানুষ বলা এটাকে শেষ করে দিবে বলবে না, তখন আল্লাহ জাল্লা শানুহু এই কায়নাতকে আর রাখবেন না. আসমান আর জমিন এই সৃষ্টি এবং আল্লাহ পাকের ফেরেশতা এবং আল্লাহ পাকের লৌহ কলম এই সবগুলি আল্লাহ একদিন শেষ করে দিবেন যখন ইমানের শব্দ এই দুনিয়াতে বাকি থাকবে না. বলতেছেন যে এই ইমানের শব্দ এত শক্তিশালী এবং এই ইমানের শব্দ আল্লাহ পাকের নিকটে এত মূল্যবান, এক একটা শব্দ আল্লাহ পাকের নিকটে এত দামি যখন এই কায়নাতের মধ্যে এই ঈমানের এক একটা শব্দ বাকি থাকবে, আল্লাহ জাল্লা শানহু এই কায়নাতকে, এই সৃষ্টিকে, আসমান আর জমিন এবং আসমান আর জমিনের মধ্যে যত জিনিস আছে এই সমস্ত জিনিসকে আল্লাহ ঠিক রাখবেন। বলতেছেন যে এই ঈমানের এক একটা শব্দ এত মূল্যবান, এত দামি, এত শক্তিশালী, যদি এই কায়নাতের মধ্যে কোনো ব্যক্তির জবানে এই ঈমানের শব্দ থাকে, এই ঈমানের শব্দগুলি সে বলে, আর পুরা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ নাফরমানি এবং গুনার মধ্যে লিপ্ত থাকে, সমস্ত মানুষ নাফরমানির মধ্যে রেগে থাকে, সমস্ত মানুষের জিন্দগি নাফরমানির মধ্যে, পরিপূর্ণ নাফরমানির মধ্যে চলতে থাকে, বলতেছেন যে একজনের ঈমানের এই শব্দের বোগের কারণে আল্লাহ এই আসমান আর জমিন, আল্লাহ এই সৃষ্টি জগৎকে, এই কায়নাতকে বাকি রাখবেন, এই দুনিয়াকে আল্লাহ বাকি রাখবেন, এই দুনিয়ার যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীকে বাকি রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে একজনের ঈমানের শব্দ বলনে ভাগা বাকি থাকবে। তো আল্লাহ পাকের নিকটে এত দামি, এত মূল্যবান, এত শক্তিশালী যে এই ঈমানের শব্দ বলনে ভাগা একজনও যখন জমিনে বাকি থাকবে, আল্লাহ এই সমস্ত সৃষ্টিকে এবং কায়নাতকে আল্লাহ বাকি রাখবেন। ফরমায়া আল্লাহ নে ইস কায়নাত কা আসল সরমায়া ঈমান কো করার দিয়া হে, ওর হমে জো 60-70 সাল কি জিন্দগি আল্লাহ নে দি হে, ইয়ে ইসি পুঁজি ওর ইসি দৌলত কো বানানে কে লিয়ে দি হে, হামারি জিন্দগি কা এক এক লম্হা ইস ঈমান কি দৌলত কো বানানে কে লিয়ে ইতনা খরচ কিয়া যায়, ইতনা লগায়া যায়, ওর ঈমান কে বোল কো সুবহ সে লেকে শাম তক ও শাম সে লেকে সুবহ তক ইতনা বোলা যায়, ইতনা বোলা যায় ঈমান কো কি মশরিক সে লেকে মগরিব তক ও শুমাল সে লেকে জুনুব তক জমিন ও আসমান কে বীচ মে জো কুছ শকলো সে হোতা হুয়া নজর আতা হে, শকলো সে বন্দা ওর বিগড়তা হুয়া নজর আতা হে, ইতনা ঈমান কো বোলা যায়, ইতনা ঈমান কো বোলা যায় কি ও সারা কে সারা শকলো সে হোনে কি বজায় আল্লাহ কে হুকমো সে হোতা হুয়া নজর আনে লগে, ইস কায়নাত মে জো কুছ হো রাহা হে সব আল্লাহ কে হুকম সে হো রাহা হে, চিজো ওর শকলো সে নহীঁ হো রাহা, জমিন সে গল্লা নিকলতা জরুর হে মগর জমিন গল্লা পয়দা নহীঁ করতি হে, কিসান তো এক দানা ডালতা হে और दाने डालने के बाद जुताई खुदाई बुवाई सब कुछ करने के बाद अल्लाह से दुआ मांगता है, अब उस एक दाने के 70 दाने बनाना ये न जमीन का काम है न किसान का काम है, ये खुदा की कसम सिर्फ अल्लाह का काम है। बच्चा मां के पेट से पैदा होता है मगर मां अपने पेट में बच्चा बनाती नहीं है, बच्चा अल्लाह बनाते हैं, मां के पेट से पैदा जरूर होता है, जो कुछ इतनी मेहनत की जाए इतनी मेहनत की जाए इस कायनात के अंदर जो कुछ शक्लों से होता हुआ नजर आ रहा है वो शक्लों के बजाय अल्लाह के हुक्म से होता हुआ नजर आने लगे, मशरक से लेके मगरब तक और सुबह से लेके जुनूब तक सारी कायनात अल्लाह के गैर की शक्ल में जो कुछ भी फैली हुई है इस पूरी कायनात को पैदा करने वाला तन्हा अल्लाह है, और जो सूरज से पैदा करने वाला तन्हा अल्लाह है, खुदा की कसम सूरज से पालने वाला भी तन्हा अल्लाह है। तो बोलते हैं जी हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह एक कथा बोलते हैं जी, ये दुनियार मध्य सबसे बड़ा संपद, एक कायनात मध्य सबसे बड़ा संपद है से मानुषेर ईमान, सबसे बड़ा सरमाया है से सबसे बड़ा संपद है से ईमान, এই ঈমানকে বানানোর জন্যই, এই ঈমানকে হাসিল করার জন্যই আল্লাহ জাল্লা শানহু এক একজন মানুষকে আমাদেরকে 60-70 বছর হায়াত দেন, যাতে আমরা আমাদের দিনের মধ্যে এই ঈমানকে ফিট করি, এই ঈমানকে হাসিল করি। বলতেছেন যে আমাদের সকাল বিকাল, আমাদের দিন রাত্র, আমাদের এক একটা মুহূর্ত, আমাদের এক একটা সময় ঈমানের এত বলা, এত বলা ইমানের শব্দ কি এত বলি, ইমানের এত বেশি দাওয়াত দিই, ইমানের এত বেশি আলোচনা করি, যাতে আমাদের দিলে এই কথা সাক্ষী দেয়, আমাদের দিলের মধ্যে এই কথা বসে যায় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মখলুক দুনিয়াতে আছে, যত শেকের দুনিয়াতে আছে, যত মখলুক দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করছেন, এই সমস্ত মখলুকের থেকে আমাদের নজর সরে যায়। আল্লাহ পাকের কুদরতের দিকে আমাদের নজর চলে যায়। বলতেছেন যে আমাদের দেহের ভিতরে এই কথা এমন ভাবে বিদ্যমান হয়, আমরা এত বেশি ইমানের কথা বলবো, ইমানের দাওয়াত দিব, এক একটা মুহূর্তে ইমানের আলোচনা করা, যাতে আমাদের দেহে এই কথা সাক্ষী দেয়। সমস্ত মখলুক কিছু করতে পারে না। দুনিয়ার যত শেকের আমি দেখতেছি, যত সুরত আমি দেখতেছি, যত মখলুক আমি দেখতেছি, এই মখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নাই। সমস্ত মখলুক থেকে আমাদের নজর সরে যায়, একমাত্র আল্লাহ পাকের হুকুমেই সমস্ত কিছু হইতে হইতেছে। এই কথার ইয়াকিন আমাদের দিনের মধ্যে বিদ্যমান হয়ে যায়। তিনি বলতেছেন যে আমাদের দিনের মধ্যে দিয়ে এই কথা সাক্ষী দেয় যে সমস্ত কায়নাত কিছু করতে পারে না, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমরা জমিন থেকে ফসল হওয়া দেখতেছি, বলতেছেন যে জমিন থেকে তো গাছ উঠতেছে, কৃষক জমিনের মধ্যে দানা রাখি আসতেছে, কিন্তু আর কিছু করতে পারে না। কৃষক জমিনের মধ্যে দানা রাখি আসার পরে, কৃষক জমিনের মধ্যে এক একটা দানা রাখি আসার পরে এইগুলিকে ফাটানো, এইগুলির থেকে গাছ বাহির করা, এক একটা দানা থেকে ১৭০টা দানা, এক একটা ধান থেকে ৭০টা ধান, ১০০টা ধান, এই পরিমাণ ধান দেওয়া, এটা জমিনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, একমাত্র আল্লাহ পাকের কুদরতেই হইতেছে। বলতেছেন যে মা সন্তান তৈরি করতে পারে না, মায়ের পেটে সন্তান হয়, কিন্তু মায়ের পেটে সন্তানকে আল্লাহ কুদরতের দ্বারা তার আকৃতি পয়দা করেন, আল্লাহ কুদরতের দ্বারা তার এক একটা অঙ্গ পয়দা করেন, এবং আল্লাহ কুদরতের দ্বারা তার মধ্যে রূহ পাঠান। মা সন্তান পয়দা করতে পারে না, একমাত্র আল্লাহ কুদরতের দ্বারা, তার কুদরতের দ্বারাই এক একটা সন্তানকে পয়দা করেন। বলতেছেন যে আমরা ইমানের কথা এত বেশি আলোচনা করব, এত বেশি আলোচনা করব, যাতে আমাদের দিনের মধ্যে ইমান এমন ভাবে বিদ্যমান হয়ে যায় যে কায়নাতের সমস্ত শেকের আমাদের নজর থেকে দূরে সরে যায়। একমাত্র আল্লাহ পাকের হুকুমের দ্বারা সমস্ত মখলুক হইতেছে, সমস্ত মখলুককে আল্লাহ কুদরতের দ্বারা পালতেছেন, সূর্যকে আল্লাহ সৃষ্টি করছেন, সূর্যকে আল্লাহই পরিচালিত করতেছেন, এক একটা মখলুককে আল্লাহ সৃষ্টি করছেন এবং এক একটা মখলুককে আল্লাহ কুদরতের দ্বারাই পালতেছেন। এই কথার ইয়াকিন আমাদের দিনের মধ্যে বিদ্যমান হয়ে যায়। এই ইমানের সম্পদ আমাদের অর্জনের জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হায়াত দান করছে। اس ایمان کے سرمائے کے لیے اللہ رب العزت نے ہمیں دنیا کے اندر پیدا کیا کہ جاؤ دنیا کے اندر جا کر کے اعلان کرو کہ اس پوری کائنات کو پیدا کرنے والا اللہ اور پوری کائنات کو پالنے والا بھی اللہ، پیدا کرنے میں بھی کسی کا محتاج نہیں اور پالنے میں بھی کسی کا محتاج نہیں۔ اتنا بولا جائے، اس ایمان کو اتنا بنایا جائے، اتنا بنایا جائے جو شکلوں سے پرورش ہوتی ہوئی نظر آ رہی ہے وہ اللہ کے حکم سے ہوتی ہوئی نظر آنے لگے۔ پرورش ہماری غلوں میں، آسمان سے برسنے والے پانی کے قطروں میں، زمین سے اگنے والے دانوں میں ہماری پرورش نہیں ہے، ہماری پرورش تو صرف اور صرف اللہ کے ہاتھ میں۔ حضرت سفیان ابن حسن عالم وجد ایک مرتبہ کھڑے ہو کر کے اعلان کرنے لگے کہ دنیا کے لوگوں، کان کھول کر کے اس بات کو سن لو کہ ہماری پرورش بارش کے نازل ہونے والے ان قطروں میں نہیں ہے، ہماری پرورش زمین سے اگنے والے پودوں کے دانوں میں نہیں ہے، بلکہ ہماری پرورش صرف اور صرف اللہ کے ہاتھ میں، کوئی دوسرا پڑھنے والا نہیں ہے، جس کے اندر ہے۔ آخری زمانہ جب آئے گا تو ایمان والے اپنے ایمان کو بچانے کے لیے پہاڑوں کی کھو میں چلے جائیں گے، اور وہاں جب جب انہیں بھوک اور پیاس لگے گی تو کھانے پینے کی کوئی چیز نہیں ہوگی، وہاں تیسرا کلمہ پڑھیں گے، سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوة الا بالله العلي العظيم، یہ تیسرا کلمہ پڑھیں گے، اور اللہ اس تیسرا کلمہ پڑھنے کی وجہ سے ان کا پیٹ بھر دیا کریں گے۔ اللہ دکھلائیں گے کہ اے انسان اگر ہم غلوں سے مٹھائیوں سے پھلوں سے تیرا پیٹ بھرنا جانتے ہیں تو ہم ایسے قادر مطلق ہیں کہ اپنے ذکر سے بھی پیٹ بھرنا جانتے ہیں. اگر ہم تمہیں غلوں کے ڈھیر کے اوپر پالنا جانتے ہیں تو حضرت ابراہیم کو آپ کے شعروں کے اندر بھی پالنا جانتے ہیں. پرورش اللہ کے امر کے اندر ہے. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها. ہم اپنی تمام تر مخلوق کو جانتے ہیں کہ ہماری کون سی مخلوق کس وقت میں کہاں پر ہے اور اس کو کس قسم کے کتنے رزق کی ضرورت ہے. ہم جانتے بھی ہیں اور اپنے قدرت سے پہنچاتے بھی ہیں. کالی رات ہو کالا پہاڑ ہو اور کالے پہاڑ کی جڑ میں کالی چیونٹی چل رہی ہو, اس کالی رات میں کالے پہاڑ کی جڑ میں چلنے والی چیونٹی کے چلنے کی وجہ سے اس کے پیروں کے اٹھانے اور دھرنے میں جو حرکت رہی ہے, اللہ وہ اللہ ہے ایسا علیم و خبیر اور بصیر ہے کہ عرش آدم سے اس چیونٹی کے پیروں کی حرکت کو بھی دیکھ رہا ہے. کوئی مخلوق اسے نظر سے اوجھل نہیں ہے. اسی کو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا, دو چیزیں ایسی ہیں کہ جن سے انسان کو مفر نہیں ہے, چھٹکارا نہیں ہے. آدمی اپنے آپ کو لوہے کے صندوق میں بند کرے, ہوا تک پاس ہونے کا راستہ نہ ہو, لیکن جب موت کا وقت آئے گا تو اسرائیل کا ہاتھ اس صندوق کے اندر بھی پہنچ جائے گا. اس صندوق اسرائیل کے ہاتھ کو روک نہیں پائے گا. اور اس کے ساتھ ہی دوسری جس چیز کا ذکر کیا ہے, اور جب رزق کا وقت آئے گا تو جتنا رزق مقدر ہے اتنا رزق اس صندوق کے اندر پہنچ جائے گا. یہ رکاوٹیں روڑے اور یہ دیواریں ہمارے اور آپ کے لیے ہیں. اللہ کے لیے کوئی رکاوٹ نہیں ہے, کوئی روڑا روڑا نہیں. وہ اللہ ہے. تاریکی در تاریکی در تاریکی ماں کے پیٹ کے اندر اپنے قدرت سے رزق دے رہا ہے, اسے صندوق کے اندر رزق دینے میں کیا ہے. پتھروں کے اندر پتھر کے بعد پتھر کے بعد پتھر اس کو توڑا گیا تو اس کے اندر سے ایک اخیر مخلوق کیڑا برآمد ہوا کہ جس کے منہ میں گھاس کی ہری پتی تھی تین پتھروں کے بعد, اور وہ اللہ کی تسبیح بیان کر رہا تھا کہ تمام تعریفیں اس اللہ کے لیے ہیں جس نے مجھ حقیر مخلوق کو تین پتھروں کے اندر میری رضا اور میرا رزق یعنی گھاس کی ہری پتی اپنی قدرت سے پہنچائی. اس لیے دوستوں اور بزرگوں, اللہ رب ایمان بنے. پرورش اللہ کے ہاتھ میں ہے. کہاں بھاگے بھاگے گھوم رہے ہیں ان تیتروں میں, ان سکوں میں کہاں پھر رہے ہیں؟ ان میں پرورش نہیں ہے. پرورش تو اللہ کے امر کے اندر ہے. یا ایھا الانسان ما غرک بربک الکریم الذی خلقک فسواک فعدلک فی ای صورۃ ما شاء رکبک. کتنے درد کے ساتھ اللہ نے انسان کو مخاطب کیا ہے. محبت اللہ کو اگر انسان سے نہیں ہوگی تو اور کس کو ہوگی؟ کمہار ایک برتن بناتا ہے مٹی کا, اگر وہ برتن ٹوٹ جائے تو اس کو تکلیف ہوتی ہے, چوٹ پڑتی ہے. کوئی ٹھوکر مارے اس برتن کو توڑ دے تو دل کے اوپر چوٹ لگتی ہے. جس اللہ نے اشرف المخلوقات کو بنایا, دنیا کی تمام مخلوق میں سب سے اچھا بنایا, لقد خلقنا الانسان فی احسن تقویم, اور وہ اپنے گناہوں اور بدکاریوں کی وجہ سے جہنم کی طرف جا رہا ہو, جہنم کی طرف جا رہا ہو, اللہ رب العزت اس جانے والے کو ایسے درد کے ساتھ پکارتے ہیں جیسے کسی ماں کا ایک بچہ آگ کے تندور کے اندر شولوں میں گر رہا ہو, چلائے گی دور سے, ہائے میرا بچہ, بچاؤ کوئی. ضرورت سے اس ہائے کے اندر دھک پوشیدہ ہے اور وہ چیخے گی اور چلائے گی. اسی صورت سے اللہ کا جب کوئی بندہ اللہ سے منہ پھیر کر کے مخلوق کی طرف جاتا ہے اور وہاں جا کر کے اپنی حاجت روائی کے لیے ہاتھ پھیلاتا ہے. اللہ فرماتے ہیں آئے میرے بندے کہاں جا رہا ہے مجھے چھوڑ کر کے جہاں جا رہا ہے. اے میرے بندے اس کا دل بھی میرے ہاتھ میں ہے, اس سے وہ نہیں ہوگا جو تو چاہے گا بلکہ وہ ہوگا جو ہم چاہیں. বলতে যে ভাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইমান বানানোর জন্য, ইমানের উপরে মেহনত করে ইমানকে মজবুত করার জন্য, আমাদের দিনের মধ্যে এই কথা বসানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যাতে আমরা মেহনত করি আমাদের দিনের ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ইয়াকিন, এবং আল্লাহ যে আমাদের সর্ব অবস্থা পাবেন, তিনি একমাত্র পালনে বলা, তিনি পালার মধ্যে কাহারও মুখাপেক্ষি না. এই দুনিয়ার যে নকশা দেখতেছি, এই দুনিয়ার যে জিনিসপত্র দেখতেছি, এই গলির মধ্যে আমাদের পালার কোন শক্তি নাই. আল্লাহ কুদরতের দ্বারা সর্ব অবস্থায় আমাদেরকে পালতেছেন, এই জমিনের মধ্যে আমাদের পালার কোন শক্তি, আমাদেরকে পালার কোন শক্তি নাই. আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির মধ্যে আমাদেরকে পালার কোন শক্তি নাই, জিনিসের মধ্যে আমাদেরকে পালার কোন শক্তি নাই. একমাত্র আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে সর্ব অবস্থায় পালেন. বলতেছেন যে এই কথার ইয়াকিন যাতে আমাদের দিনের মধ্যে বিদ্যমান হয়, দুনিয়ার মধ্যে যত মখলুক দেখতেছি এই সমস্ত মখলুক আল্লাহ পাকের কুদরতের দ্বারাই পালিত হইতেছে, কোন মখলুকের দ্বারা পালিত হইতেছে না. আল্লাহ কুদরতের দ্বারা সমস্ত মখলুককে পালতেছেন, সমস্ত মখলুককে রিজিক দিতেছেন, সমস্ত মখলুককে তার জায়গায় রিজিক পৌঁছাইতেছেন. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু আমাদের যাতে আমাদের দিনের মধ্যে এই কথাটা বিদ্যমান হয়, এই কথা বসে যায় যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের মুখাপেকি, আল্লাহ পালনে বলা, তিনি সব কুদরতের দ্বারাই আমাদেরকে পালতেছেন. জমিন আর আসমান, আর জমিন আর আসমানের মধ্যে যত নকশা আছে, এই নকশার মধ্যে আমাদেরকে পালার কোন ক্ষমতা নাই. একমাত্র ক্ষমতা হয়েছে আল্লাহ পাকের কুদরতের, আল্লাহ কুদরতের দ্বারাই আমাদেরকে পালতেছেন. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু জমিন থেকে ফসল উঠায় আমাদেরকে খাওয়াই, যেভাবে আমাদের পেট ভরাইতে পারেন আল্লাহ আমাদেরকে এই জমিন থেকে ফসল ছাড়াও পেট ভরাইতে পারেন. বলতেছেন যে কিয়ামতের আগে যখন একবারই দুনিয়ার অবস্থা বড় করুণ হয়ে যাবে, তখন ইমানওয়ালারা তাদের ইমানকে বাঁচানোর জন্য পাহাড়ে চলে যাবে. সেখানে যাওয়ার পরে তাদের খাবার কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র তারা তাসবিহাত আদায় করবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহের দ্বারা আল্লাহ তাদের পেটকে ভরাই দিবেন. যে আল্লাহ ফসলের দ্বারা পেট ভরাইতে পারেন, ওই আল্লাহ বড় ক্ষমতাশালী, বড় কুদরতওয়ালা, তিনি ফসল ছাড়াও তাসবিহাতের দ্বারাও পেট ভরাইতে পারেন. আল্লাহ জাল্লা শানহু কোরআন পাকের মধ্যে এলান করে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে কোন প্রাণী বিচরণ করে না, যেই পানির রিজিক আল্লাহ পাকের জিম্মায় না, আল্লাহ পাকের কুদরতের দ্বারা ওই পানির রিজিক পৌঁছানো হয় না. জমিনের মধ্যে যেই কোন প্রাণী যেখানেই বসবাস করতেছে, যেখানেই চলাফেরা করতেছে, যেখানে সে চলতেছে, একবারে ছোট থেকে ছোট প্রাণী হোক না কেন, সেখানে আল্লাহ তার সময় মতো কুদরতের দ্বারা তার রিজিক সেখানে পৌঁছাইতেছেন. আল্লাহ জাল্লা শানহু বড় ক্ষমতাশালী, তিনি যেরকম ফসলের দ্বারা রিজিক পেট ভরতে পারেন, তাসবিহাতের দ্বারাও পেট ভরতে পারেন, তিনি বড় ক্ষমতাশালী. যিনি জিনিসের দ্বারা পেট ভরতে পারেন, পালতে পারেন, তিনি আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে আগুনের মধ্যে রাখিও আল্লাহ জাল্লা শানহু কুদরতের দ্বারা পালছেন. এই জন্য হযরত সুফিয়ান ইবনে হাসান রহমতুল্লাহ আলাই একদিন জাজবার মধ্যে আসে এই কথা বললেন যে হে লোক সকল, তোমরা জানি রাখো, তোমরা এই কথাটা শুনে রাখো, তোমরা ভালোভাবে শুনো, এই আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হইতেছে, এই জমিনের মধ্যে যে ফসল উৎপাদিত হইতেছে, এই ফসলের দ্বারা মানুষ লালিত হইতেছে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণের দ্বারা আল্লাহ পাক তাদেরকে রিজিক পৌঁছাইতেছেন, এই কথা না. আল্লাহ কুদরতের দ্বারা সমস্ত মখলুককে তার নিজস্ব জায়গায়, তার নিজস্ব জায়গার মধ্যে রিজিক পৌঁছাইতেছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুই জিনিসের থেকে মানুষ কখনো নিষ্কৃতি পাবে না, কোন ব্যক্তি যদি গুহার সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে থাকে, যখন তার মৃত্যুর সময় আসবে, ওই মৃত্যুর সময় ফেরেশতা তার নিকটে পৌঁছে যাবে, ওই লোহার সিন্ধুকের কারণে সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ওই লোহার সিন্ধুকের মধ্যে সিন্ধুক তাকে মৃত্যু থেকে বাধা দিতে পারবে না, সেখানেও পৌঁছে যাবে, সেখানেও তার মৃত্যু সময় মতো চলে আসবে। আর কোন ব্যক্তি যদি উহার সিন্ধুকের মধ্যে ঢুকে থাকে, তার রিজিক যেই সময় নির্ধারিত সময় যেই পরিমাণ পৌঁছার কথা, ওই উহার সিন্ধুকের মধ্যে আল্লাহ সময় মতো তার রিজিক পৌঁছায় দিবেন। আল্লাহ বড় কুদরত বাবা, তিনি বড় ক্ষমতাশালী, তিনি সমস্ত মানুষের রিজিক দাতা, সমস্ত মাকলুকের রিজিক দাতা, তিনি সমস্ত মাকলুকের সমস্ত অবস্থাকে সর্ব অবস্থায় জানেন। একটা পিঁপড়া অন্ধকার রাত্রের মধ্যে, অন্ধকার পাহাড়ের মধ্যে, অন্ধকার পাহাড়ের মধ্যে, অন্ধকার রাত্রের মধ্যে একটা পিঁপড়া চলতেছে, ওই চলার কারণে পাও উঠাইতেছে, আবার জমিনে ফেলতেছে। এই পাও উঠানো আর জমিনে ফেলা এটাও আল্লাহ পাক জানেন এবং তার আওয়াজও আল্লাহ পাক শুনেন। তিনি এত বড় ক্ষমতাশালী, তিনি এত বড় কুদরতওয়ালা, তিনি এত বড় জান্নেওয়ালা, তিনি এত বড় শূন্যওয়ালা, সমস্ত মাকলুকের সমস্ত অবস্থাকে জানেন, সমস্ত মাকলুকের সমস্ত অবস্থাকে তিনি দেখেন এবং সর্ব অবস্থায় সমস্ত মাকলুকের সমস্ত জরুরতকে আল্লাহ কুদরতের দ্বারাই পুরা করেন। এই কথার ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসে যায়। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার মধ্যে এই জন্যই পাঠাইছেন যাতে আমরা মেহনত করি। আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাকের পালার ইয়াকিন, তিনি যে আমাদেরকে সর্ব অবস্থায় পালতেছেন। জমিন আমাদেরকে পালে না, আসমানের বৃষ্টি আমাদেরকে পালে না, এবং জমিনের মধ্যে ফসল আমাদের দ্বারা আমরা লালিত পালিত হই না, আমরা তো আল্লাহ পাকের কুদরতের দ্বারাই লালিত পালিত হইতেছি। বলতেছেন যে এই ইমানকে আমাদের দিগের মধ্যে বসানোর জন্যই আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, দুনিয়াতে পাঠাইছেন। যখন মানুষ আল্লাহ পাকের থেকে বিমুখ হয়ে যায়, মাকলুকের দিকে ছুটে, মাকলুকের থেকে যায়, মাকলুকের থেকে তার আশা পুরা হওয়ার জন্য আশাবাদী হয় এবং মাকলুকের দিকে ছুটে, আল্লাহ জাল্লা শানহু বড় আক্ষেপ করেন এবং বড় আল্লাহ পাকের নিকটে বড় ব্যথা আসে। আল্লাহ বড় ব্যথা পান, আমার বন্দা, আমি তাদেরকে সৃষ্টি করছি, আমি তাদেরকে সবকিছু দিছি, সে আমার দিকে না ফিরে মাকলুকের দিকে দৌড়াইতেছে, মাকলুকের কাছে আশাবাদী হইতেছে, মাকলুকের নিকটে সে চাইতেছে। আল্লাহ বড় নারাজ হন এবং আল্লাহ পাক বড় অসন্তুষ্ট হন। তিনি বলতেছেন যে ভাই, একজন কামার, সে মাটির ভাণ্ড তৈরি করে, মাটির ভাণ্ড তৈরি করার পরে যদি এই ভাণ্ডটা ভেঙে যায়, তখন এই কামারের দিকের মধ্যে কেমন ব্যথা লাগে। হায়, এত কষ্ট করে আমি মাটির ভাণ্ডটা বানাইলাম, এই মাটির ভাণ্ডটা ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক তদ্রুফি আল্লাহ কুদরতের দ্বারা বিশেষভাবে মানুষকে এত আদর এবং এত মহব্বত করে সৃষ্টি করছেন। কুরআনে পাকের মধ্যে বলতেছেন যে মা গাররাকা বিরব্বিকাল করিম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ কত সুন্দর আকৃতি দিয়ে, কত সুন্দর চেহারা দিয়ে, কত সুন্দর গঠন দিয়ে, কত সুন্দর আল্লাহ জাল্লা শানহু এই মানুষের জরুরতের জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই মানুষকে সৃষ্টি করছেন। আর এই মানুষ আল্লাহকে ছাড়ি মাকলুকের দিকে যাবে, সৃষ্টির দিকে যাবে, সৃষ্টির উপরে আশা করবে, সৃষ্টির দিকে সে ধাবিত হবে। এটা আল্লাহ পাক কখনো পছন্দ করেন না, আল্লাহ পাক কখনো ভালোবাসেন না। এই জন্য আল্লাহ আমাদেরকে এই ইমানকে বানানোর জন্য, এই ইমানকে দিলের মধ্যে বসানোর জন্য এক মেহনতের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমরা মেহনত করে, আমরা দাওয়াত দিয়ে, আমরা ইমানের মেহনত করে, ইমানের আলোচনা করে আমাদের দিলের মধ্যে ইমানকে মজবুত করি। اللہ رب العزت نے اس ایمان کی محنت کے لیے ہی دنیا کے اندر بھیجا ہے۔ تمام روحوں کو اللہ نے جمع کیا تھا روزے اذر میں، اور جمع کرنے کے بعد سب سے ایک سوال کیا تھا، اور وہ سوال یہ تھا کہ الحمد ربکم، کیا میں تمہارا پروردگار نہیں ہوں؟ سب نے بیک زبان اس کا اقرار کیا تھا کہ بے شک اللہ آپ کے علاوہ کوئی پالنے والا نہیں ہے، سب نے اقرار کیا تھا۔ اللہ کی ذات سامنے تھی اور کچھ نہیں تھا۔ اس عہد و پیمان کو لے کر کے اللہ رب العزت نے تمام روحوں کو اپنے اپنے وقت دنیا کے مختلف علاقوں کے اندر بھیج دیا, کوئی امریکہ, کوئی یورپ, کوئی ایشیا, کوئی انڈیا, کوئی کہیں, جہاں چاہا اللہ نے انہیں پیدا کر دیا اور پیدا کیا ہے ان روحوں کو اس اقرار کے ساتھ. روحیں ایمان کے ساتھ پیدا ہو رہی ہیں. گرو صلی اللہ علیہ وسلم نے فرمایا کل مولودی یوں نے والا ذکر آپ راہ ہو یو حق بدانی ہی او یو مجسانی ہی او یو رسترانی ہی. انسان ہم نے ہر پیدا ہونے والے کو دین فطرت پر پیدا کیا ہے, ایمان کا اقرار لے کے جا رہا ہے, اللہ پالنے والے ہیں, اس ایمان کا حد و پیمان لے کے جا رہا ہے. اسی وجہ سے سب سے پہلی ذمہ داری ماں باپ کی ہے, پیدا ہونے کے بعد بچے کے داہنے کان میں اذان و بائیں میں اقامت کہے. جس ایمان کے بول کو یہ سن کر کے آ رہا ہے اور اقرار کر کے آ رہا ہے, دنیا کے اندر آنے کے بعد انہیں ایمان کو, انہیں کلمات کو, جس اللہ کی ربوبیت بول کے آیا ہے, اس اللہ کی کبریائی اور بڑائی کی آواز اس کے کان میں سب سے پہلے دنیا کے اندر پڑے. مونے کو غذا دی جائے اس سے پہلے, دودھ پلایا جائے اس سے پہلے, شہد چٹایا جائے اس سے پہلے, سب سے پہلی چیز اس کے کانوں کے پردے سے اللہ کی بڑائی اور کبریائی, اللہ کی ربوبیت, یہ ٹکرائے اس کے کانوں کے پردے سے. اس لیے کہ اسے پہلے ہی وقت میں, پہلے دن میں نہیں, پہلے ہی فرصت میں اسے معلوم ہو جائے کہ ہم اس دنیا کے اندر کاہے کے لیے آئے ہیں, کہ اس پوری دنیا کا پالنے والا تنہا اللہ ہے. اس ربوبیت کا اعلان کرنے کے لیے کہ دنیا کے انسانوں مشرق اور مغرب, شمال اور جنوب کے اندر آبادیوں میں, ویرانوں میں, تنہائیوں میں, غاروں میں, جنگلات میں, جہاں کہیں تم رحمت رہے ہو, اتنا سن لو کہ اس پوری کائنات کا پالنے والا تنہا اللہ ہے. اس محنت کے لیے تمہیں بھیجا گیا ہے. تو اس کے کانوں کے پردے سے یہ آواز ٹکرائے, اور جب تھوڑا سا بولنے لگے تو اس کو اللہ کا نام سکھلاؤ. یہ مت سوچو کہ ابھی یہ بچہ نا سمجھ ہے, جب سمجھدار ہو جائے گا تب کچھ کرو گے. پیدا ہونے کے ساتھ ہی اس کے اعضاء اور جوارے حرکت کرنا شروع کر دیتے ہیں. تم شعور کے بیدار ہونے کا انتظار کر رہے ہو, تمہاری پرورش کا اور اس کی تربیت کا وقت گزر چکا ہوتا ہے. یہ ابھی سے سمجھ رہا ہے. کوئی تو وجہ ہے کہ کانوں کے پردے سے اللہ کی بڑائی اور کبریائی کی آواز ٹکرائے, تاکہ اس کی پوری مستقبل کی زندگی مرنے تک کی اللہ اور رب ہے اس بنیاد پر گزرے, اس بنیاد پر اس کی زندگی گزرے. اس لیے سب سے پہلے یہ اقرار کرایا گیا, بولنے لگے اللہ کا نام سکھلاؤ اور بولے اسے دین سکھلاؤ. یہ مت سوچو کہ ابھی نہیں سمجھتا ہے, اس کی زبان بند ہے, آنکھیں تو کھلی ہوئی ہیں, آنکھوں سے دیکھ رہا ہے. آپ ہاتھ گھمائیے اس کے سامنے تو جدھر ہاتھ جائے گا اس کے آنکھیں اسی طرح حرکت کریں گی. زبان سے بول نہیں سکتا مگر آنکھوں سے دیکھتا ہے اور ایک ایک چیز کو سمجھتا ہے اور یاد رکھتا ہے, پھر اس کی نقل کرنے کی کوشش کرتا ہے. ماں کو نماز پڑھتا ہوا دیکھتا ہے, ابھی عقل نہیں ہے لیکن ماں کو نقل کا اتنا زیادہ شوق. ماں کو نماز پڑھتا ہوا دیکھتا ہے تو ماں کو وضو کر کے نماز پڑھتی ہے اور یہ صاحبزادے بغیر وضو کے ہاتھ باندھ کے کھڑے ہو جاتے ہیں. ماں پچھم لوگ کو نماز پڑھائی ہے, اسی کے سامنے پڑھنا شروع کر دیتے. نقل کرنے کا مزاج, یاد رکھتا ہے اور نقل کرتا ہے. زبان سے بول نہیں سکتا, آنکھوں سے سنتا ہے, کانوں سے سنتا ہے, آنکھوں سے دیکھتا ہے. سنا ہوا بھی یاد رکھتا ہے, دیکھا ہوا بھی یاد رکھتا ہے. دوستو, جس دن اس بچے کی زبان کھلے گی, جس دن اس بچے کی زبان کھلے گی تو جیسے یہ نماز کی نقل دیکھنے کی وجہ سے کر رہا ہے اسی صورت سے جب اس کی زبان کھلے گی تو اس دن اگر اس نے اپنی آنکھوں سے گھر کے اندر بدکاری اور زناکاری ہوتی ہوئی دیکھی ہے تو یہ بچہ آگے بڑھ کر کے زناکار بنے گا, اس لیے کہ اسی کی نقل کرے گا جو خود دیکھے گا. نیکیاں دیکھی ہے تو نیک بنے گا, نماز دیکھی ہے تو نمازی بنے گا, اور اگر بدکاری دیکھی ہے تو بدکار بنے گا. کانوں سے اگر غنگتیں سنی ہیں تو اس کی زبان سے قرآن کی آیتیں نہیں نکلیں گی, وہی غیبتیں نکلیں گی. اگر اسی وجہ سے ماں باپ کی سب سے پہلی ذمہ داری ہے کہ بچے کے ایمان کی حفاظت کی جائے, اس لیے کسی ایمان کے بنانے کے لیے تو اسے اللہ رب العزت نے پیدا کیا ہے, ایمان کے ماحول میں اس کو پالا جائے. اگر یہ ایمان کے ماحول میں پلا اور بڑا, گھر کے اندر اس کے سامنے ایمان کا ماحول ہی رکھا گیا, تو یہ بچہ آگے چل کر کے دین کا سچا خادم بنے گا اور ماں باپ کا بھی سچا فرمانبردار بنے گا, دین کا بھی خادم اور ماں باپ کا فرمانبردار. پھر اس بچے کے سامنے جب دین ہوگا تو اسے معلوم ہوگا کہ کس کا کیا حق ہے, اللہ کے حقوق کی ادائیگی کیسے, اللہ کی مخلوق کے حقوق کی ادائیگی کیسی ہے. اسے پتا ہوگا کہ ماں باپ کے قدموں کے نیچے جنت ہے, ماں باپ کے قدموں کے نیچے جنت. اسے معلوم ہوگا, رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا, ماں کا مرتبہ خدمت کے اعتبار سے باپ کے مقابلے میں تین گنا زیادہ ہے. حضرت امام شافعی رحمت اللہ علیہ کتنے بڑے امام گزرے ہیں, دن بھر امور دینیہ نپٹانے کے بعد رات میں جب اپنی ماں کے پاس آیا کرتے تھے تو ماں کے سر میں تیل لگاتے اور تیل لگانے کے ساتھ ساتھ پیر دباتے, کبھی کبھی پیر دباتے دباتے ماں کے تلوے اوپر کر کے چوم لیا کرتے تھے, اپنے ہونٹوں پہ لگا لیا کرتے تھے. ماں کہتی کہ بیٹا یہ کیا کر رہے ہو تم, اتنے بڑے امام ہو کر کے ہمارے تلوے چومتے ہو. تو فرماتے کہ ماں, امام شافعی ان تلووں کی بدولت امام شافعی ہے, اگر آپ کی دعائیں نہ ہوتی پتہ نہیں ہم کہاں ہوتے, انہیں قدموں کے نیچے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے جنت بتائی ہے, میں آپ کے تلے نہیں اپنی جنت کو چوم رہا ہوں. اگر ایمان بنے گا تو یہ بچہ دین کا خادم بنے گا, ماں باپ کا فرمانبردار بنے گا, اور اگر اس کے ایمان کی حفاظت نہ کی گئی جس کے لیے اسے پیدا کیا گیا ہے, بے ایمانی کے ماحول میں یہ پلا اور بڑا اور ہم انتظار کرتے رہے شعور بیدار ہو جائے جب اس کی تربیت ہوگی, بے ایمانی کے ماحول میں, گالیوں کے ماحول میں, غیبتوں کے ماحول میں اگر یہ پلا اور اس کا ایمان بگڑا, اللہ کی ذات سے ایمان ہٹ کر کے اسباب کے اوپر جب یہ آئے گا تو پھر یہ بچہ ماں باپ کے تلوے چومنے کے بجائے اور خدمت کرنے کے بجائے ان اسباب اور چیزیں اور روپے اور پیسے اور جائیداد کے لالچ میں ماں باپ کے قدم نہیں چومے گا بلکہ ماں باپ کے سینے پر گولی مارے گا. جائیداد کو حاصل کرنے کے لیے, اسباب کو سمیٹنے کے لیے ماں باپ کا جو احترام, وہ احترام نہیں بلکہ ماں باپ کے سینوں پر گولی مارے گا, بھائی بھائی کا گولی مارے گا, باپ بیٹے کو گولی مارے گا. یہ ایسا بڑا درندہ بنے گا کہ درندے بھی اس کی درندگی سے پناہ مانگے. اس لیے پہلی ذمہ داری ماں باپ کی ہے, اس آنے والے نونہار یہ عمر صلی اللہ علیہ وسلم کا امتی ایمان کی دولت اور پونجی لے کر کے آ رہا ہے. اے انسان, اگر تو نے اس کے ایمان کو ضائع کیا تو خدا کی قسم قیامت کے میدان میں اس بچے کے بارے میں تجھ سے سوال کیا جائے گا. بہت سنجے اللہ جل شانہ آمدر کے দুনিয়াতে ইমানের মেহনত করে ইমান বানানোর জন্য, ইমানকে ঠিক রাখার জন্য, আল্লাহ পাকের জাতের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন. বলতেছেন যে আমরা দুনিয়াতে আসছি, যে ইমানের অবস্থায় আসছি, আল্লাহ জাল্লা শানহু আলামে আরওয়াহের মধ্যে রূহ জগতের মধ্যে সমস্ত রূহকে সৃষ্টি করছেন এবং সমস্ত রূহ থেকে স্বীকারোক্তি নিছেন, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক না? যেহেতু সেই সময় আল্লাহ পাকের জাতি আমাদের সামনে ছিল আর দুনিয়ার কোন নকশা আমাদের সামনে ছিল না, এজন্য সমস্ত রূপ এক বাক্যে এই কথা স্বীকার করছে পাবু ভালা, আমরা তারা সবাই এক বাক্যে স্বীকার করছে আপনি আমাদের একমাত্র প্রতিপালক, আমাদের পালনহার, আমাদেরকে লালন পালনকারী একমাত্র আপনি। বলতেছেন যে সমস্ত রূপ এই কথাটাকে ইমানের কলমাকে স্বীকার উক্তি দিয়ে আসছে, ইমানের কলমাকে স্বীকার করছে আল্লাহ পাকের জাত যে পালনে বলা এই কথা সমস্ত রূহ স্বীকার করছে। স্বীকার করার পরে সমস্ত রূহকে আল্লাহ জাল্লা শানহু সময় মতো দুনিয়াতে পাঠান, যেই সময় যে রূহ দুনিয়াতে আসার, দুনিয়ার যেই স্থানে যেই খিত্তার মধ্যে আসার সেই স্থানে সেই খিত্তার মধ্যে পাঠান আল্লাহ জাল্লা শানহু। রূহকে সময় মতো যখন পাঠান তখনও রূহের মধ্যে ওই স্বীকার উক্তির প্রভাব থাকে। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সমস্ত রূহ দুনিয়ার মধ্যে আসে ফিত্রাতে, দ্বীনের উপরে, ফিত্রাতে ইসলামের উপরে, তারপরে দুনিয়াতে মা বাপের সে তরবিয়াতে কেহ মুসলমান থাকে, কেহ ইসলাম থেকে দূরে সরে যায়। বলতেছেন যে যখন দুনিয়াতে রূহটা আসে তখন ওই ইমানের ওই কলমা নিয়েই আসে, ইমানের ওই বল নিয়েই আসে, যেহেতু এর বাহিরে আর কোন জিনিস তার মধ্যে নাই, এজন্য ইমানের বল নিয়েই সে দুনিয়াতে আসতেছে। দুনিয়াতে আসার পরে এজন্যই মা বাপের জন্য সবচেয়ে বড় দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব, প্রথম দায়িত্ব হয়েছে তাকে কিছু খাওয়ানোর আগে। খাওয়ানোটা তার এত বড় দায়িত্ব না, যত বড় দায়িত্ব তার দোনো কানের মধ্যে আল্লাহ পাকের ওই বড়াই বড়ত্বের আওয়াজগুলি পৌঁছানো, আজান এবং একামত দেওয়া, যাতে এই কানের এই গোস্তের টুকরা এই কানের মধ্যে এই কলমাগুলির প্রভাব পড়ে এবং পুরা শরীরের এটা বিস্তার করে। বলতেছেন যে এজন্য মা বাপের উপরে সর্বপ্রথম দায়িত্বই হয়েছে তার কানের মধ্যে আল্লাহ পাকের ওই কলমাগুলি, আজানের এই কলমাগুলি, ইমানের এই কলমাগুলি তাকে শুনানো, দোনো কানে শুনানো, যাতে এর প্রভাব তার মধ্যে পড়ে। বলতেছেন যে যখন বাচ্চা দুনিয়াতে আসে, আসার পরে এই বাচ্চাটা হরকত করতেছে, মুখে কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু চোখে দেখতেছে, কানে শুনতেছে, মা আওয়াজ দিতেছে কানে শুনতেছে, চোখে দেখতেছে, এই চোখে দেখার প্রভাবও তার মধ্যে পড়ে। ঘরের মধ্যে যদি দিনদারি থাকে, ঘরের মধ্যে যদি ইমানের পরিবেশ থাকে, ঘরের মধ্যে যদি ইমানের আলোচনার পরিবেশ থাকে, ঘরের মধ্যে যদি দ্বীনী পরিবেশ থাকে, সে দ্বীনী পরিবেশ দেখে, দ্বীনী আমালগুলিকে দেখে তার মধ্যে তার প্রভাব পড়তেছে ওই বাচ্চার মধ্যে। সে চোখে দেখতেছে মা নামাজ পড়তেছে, সে চোখে দেখতেছে মা কোরআনে পাকের তেলাওয়াত করতেছে, সে চোখে দেখতেছে ইমানের আমালগুলি করতেছে, এর প্রভাব তার মধ্যে পড়তেছে। বলতেছেন যে কানে শুনতেছে ইমানি কলমাগুলি, কানে শুনতেছে মা ইমানি কলমা বলতেছে, বাচ্চা কানে শুনতেছে, মুখে বলতে পারে না ঠিকই, কিন্তু কানের মধ্যে তার এই প্রভাব পড়তেছে, চোখের মধ্যে তার প্রভাব পড়তেছে। বলতেছেন যে একটা সন্তান চোখে দেখার কারণে মুখে বলতে পারে না, এখনো মুখের মধ্যে বলার শক্তি আসে নাই, কিন্তু কানে শোনার কারণে, চোখে দেখার কারণে তার মধ্যে প্রভাব পড়তেছে, এই জন্যই তার মধ্যে নকলের এক অভ্যাস পয়দা হইতেছে, সে নকল করতেছে। মা যখন ওযু করে মুসল্লার মধ্যে নামাজ পড়তে দাঁড়ায়, সন্তান সে এখনো বুঝে না, কিছুই করতে এখনো বুঝে না, কথা বলতে পারে না, তারপরেও সে ওই মার নামাজের নকল করতেছে, ওযু করে না ঠিকই, কিন্তু মার সাথে দাঁড়াই নামাজের অবস্থা, নামাজের কাইফিয়াত সে করতেছে, পুরা করতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, কেন তার মধ্যে নকলের অভ্যাস, তার চোখের শক্তি এবং তার কানের শক্তি, তার অন্যান্য অঙ্গের শক্তি তার মধ্যে এসে গেছে। এজন্য ঘরের মধ্যে যখন ইমানি পরিবেশ হবে, ঘরের মধ্যে যদি যদি ইমানের পরিবেশ হয়, ঘরের মধ্যে যদি আমালের পরিবেশ হয়, এর তাসির সন্তানের মধ্যে প্রভাব পড়ে। এজন্য এটাও আছে, যখন বাচ্চা জোবানে কথা বলা শুরু করে তখন সর্বপ্রথম তাকে আল্লাহর নাম শেখানো, সর্বপ্রথম তাকে কলমা শেখানো, এই সর্বপ্রথম তাকে আল্লাহর নাম শেখানো, সর্বপ্রথম তাকে কলমা শেখানো এবং তাকে এই কথা কলমার আওয়াজ দিয়ে, আজানের আওয়াজ দিয়ে এই কথাটা তাকে বলা হয়েছে। সে হে সন্তান, তুমি দুনিয়াতে আসছো, পুরো দুনিয়াবাসীকে তুমি এই কলমার দাওয়াত দিয়ে সমস্ত দুনিয়াবাসীকে তুমি আল্লাহ পাকের জাতের ইয়াকিন বসানোর জন্য মেহনত করবে, পুরা দুনিয়াবাসীকে আল্লাহর জাতের পরিচয় দিবে, আল্লাহ পাকের কুদরতের পরিচয় দিবে, আল্লাহ পাকের বড়ায় বরত্বের পরিচয় দিবে, আল্লাহ পাকের পাওয়ার পরিচয় দিবে, যে তিনি সমস্ত মখলুকে পাওয়ার। বলতেছেন যে এই কথা তাকে আজান দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে, যখন সে কলমা পড়তে, যখন সে মুখে কথা বলতে পারে তখন তাকে ইমানের কলমা শিখানো, তখন তাকে আল্লাহর নাম শিখানো, তখন তাকে কলমা শিখানো। বলতেছেন যে এই তরবিয়ত যদি আমরা ঘরের মধ্যে বাচ্চাদেরকে করি তখন বাচ্চারা আমাদের থেকে দিন শিখবে, বাচ্চারা আমাদের থেকে আল্লাহর হুকুম শিখবে, বাচ্চারা আমাদের থেকে দিনদারি শিখবে। এজন্য বলতেছেন যে ঘরের মধ্যে যদি বাচ্চারা মা বাপ থেকে এবং ঘরের মধ্যে যদি বাচ্চারা ঘরের মানুষের মধ্যে দিনদারি দেখে তখন তাদের মধ্যে দিনই শুরুর এবং দিনই অনুভূতি পয়দা হয়, তাদের অভ্যাস দিনই অভ্যাস হয়, তারা দিনের দিকে আগে বাড়তে থাকে আর দিনদারি তাদের মধ্যে আসতে থাকে। আর যদি ঘরের মধ্যে আল্লাহ না করে নাফরমানি করতে দেখে, কোনো বাচ্চা সে এখনো কথা বলতে পারে না কিন্তু চোখের শক্তি তো তার মধ্যে আছে, কানের শক্তি তো তার মধ্যে আছে, সে যদি আল্লাহ না করে কোন ব্যভিচারী ঘরের মধ্যে দেখে, জিনা ঘরের মধ্যে দেখে, এই এর প্রভাব তার মধ্যে পড়বে, সে যখন বড় হবে এর প্রভাব তার মধ্যে বিস্তার করবে, তার দ্বারাও এই এই গুনার কাম হয়ে যাবে। এজন্য বলতেছেন যে ভাই, বাচ্চাদেরকে ঘরের মধ্যে দিন শিখানো, বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম হওয়ার পর থেকে তার মধ্যে যে প্রভাব পড়ে, মা বাপের আমলের প্রভাব পড়ে, মা বাপের অভ্যাসের প্রভাব পড়ে, ঘরের মধ্যে যে আমলগুলি করা হয়, ঘরের মধ্যে যে অবস্থাগুলি হয়, এই সব কিছুর প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে। এজন্য বলতেছেন যে মা বাপের জিম্মাদারি, মা বাপের দায়িত্ব, এই বাচ্চা দুনিয়াতে আসার সময় তো কলমাকে নিয়ে আসে, আল্লাহ পাকের রুবুবিয়তের ইয়াকিন হাসিল করে আসে, সে তো এমনি আসে নাই, ওই ইয়াকিন নিয়েই তো দুনিয়ার মধ্যে আসছে। আসার পরে মা বাপের তরবিয়তে হয়তো সে যে দিনদার হবে, আর না হয়তো সে বেদিন হবে, না হয়তো সে নাফরমান হবে, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘনকারী হবে। এজন্য বলতেছেন যে মা বাপের বহুত বড় জিম্মাদারি, বহুত বড় দায়িত্ব, যদি এই সন্তান দিনদার হয় সে আল্লাহ পাকের হক বুঝবে এবং মা বাপের হক বুঝবে এবং এক একটা মখলুকের কি হক এই হকটা বুঝবে, সে দিনের হিসাবে আল্লাহর হক বুঝবে এবং বন্দার হক বুঝবে এবং এই হকগুলি আদায় করার জন্য সে আদায় করতে থাকবে। এজন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই কত বড় ইমাম ছিলেন, কত বড় ইমাম জামানার ইমাম ছিলেন, যখন সারাদিন দিনের কাজ করতেন, কোরআন এবং হাদিসের থেকে মেহনত করে মাসাইল বাহির করা, এরপরে যখন রাত্রে শুইতে যাইতেন আম্মা জানের মাথায় তেল দিতেন, হাদিসের পাতের মধ্যে আসে মা বাপের পায়ের নিচে জান্নাত, সন্তানদের জন্য জান্নাত। বলতেছেন যে এই হক তো সে বাচ্চা দিনদারির কারণে, দিন শিখানোর কারণে এই কথা বুঝছে, তখন সে মা বাপের খেদমত করি, মা বাপের পায়ের নিচ থেকে জান্নাত কিনে দেয়। বলতেছেন যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তিনি যখন রাত্রে শুইতে যাইতেন মার মাথায় তেল দিতে থাকতেন, এত বড় ইমাম, তিনি মার খেদমত করতেন, মার খেদমত করাকে হক মনে করছেন, দিনদারি মনে করছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক একটা সন্তানের হক। এবং বলতেছেন যে মাথায় তেল দিতে দিতে কখনো কখনো পায়ের মধ্যেও তেল দিতেন, পায়ে তেল মাখতে মাখতে কখনো এই পাওকে উঠাই পায়ের তালুর মধ্যে চুমা দিতেন। কত বড় ইমাম, কত বড় ইমাম, তিনি মায়ের তালুর মধ্যে চুমা দিতেছেন, যখন মায়ের তালুর মধ্যে চুমা দিতেন তখন মা বলতে যে হে ইমাম, হে ইমাম শাফিঈ তুমি কি করতেছ, বলে আম্মা জান আমি তো জান্নাত কামাইতেছি, আমি জান্নাতকে চুমা দিতেছি, আমি জান্নাতকে চুমা দিতেছি, আপনার পায়ের তালুকে আমি চুমা দিতেছি না, আমি তো জান্নাতকে চুমা দিতেছি। বলতেছেন যে যখন সন্তান দিনদার হয়, যখন সন্তান দিনদার হয়, যখন মায়ের হক বুঝে, মার হক বুঝে, আব্বার হক বুঝে, হাদিসে পাকের মধ্যে আছে একজন মায়ের হক আব্বার হক থেকে তিন গুণ বেশি। বলতেছেন যে তখন সে আম্মার হক আদায় করবে, আব্বার হক আদায় করবে, ভাইদের হক আদায় করবে, প্রতিবেশীদের হক আদায় করবে, সবার হক আদায় করবে। যেহেতু হক আদায় করা দিনদারি, এই দিনদারির কারণে সে সব হক আদায় করবে। আর যদি এই সন্তানকে দিনদার না বানানো হয়, এই সন্তান ঘরের মধ্যে দিনই তরবিয়ত না পায়, দিনদারি না শিখে, আল্লাহকে না চিনে, আল্লাহকে না জানে এবং আল্লাহ এবং বান্দার হক দিন না বুঝে, তখন এই সন্তান দুনিয়ার ধোকায় পড়ে। বলতেছেন যে এই সন্তান কি করবে, মার খেদমত তো দূরের কথা, আব্বার খেদমত তো দূরের কথা, ভাইদের খেদমত তো দূরের কথা, মাকে সে মার বুকে গুলি দিয়ে দুনিয়া কেনাবার জন্য, জায়গা সম্পত্তি নেবার জন্য সে বিনা দ্বিধায় মায়ের বুকে গুলি দিবে, আব্বার বুকে গুলি দিবে, ভাইদের বুকে গুলি দিবে। বলতেছেন যে দুনিয়ার মধ্যে সে এরকম জুলুম আর অত্যাচারের সাথে চলবে। বলতেছেন যে এই জন্য ঘরের মধ্যে যেই পরিবেশ হবে, সন্তান ওই পরিবেশে বড় হবে এবং সন্তানের মধ্যে ওই দিনদারি আসবে। বলতেছেন যে ভাই, ঘরের মধ্যে যদি গীবত শিকায়ত হয় তো সন্তানের মধ্যে এর আসর পড়বে। ঘরের মধ্যে যদি ইমানি আলোচনা হয়, ঘরের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, ঘরের মধ্যে যদি আল্লাহ পাকের বড়ের বড়ত্বের আলোচনা হয়, তো এই সন্তানের দিলের মধ্যে আল্লাহর বড়ের বড়ত্ব বসবে। বলতেছেন যে ঘরের পরিবেশ এটা সাধারণ পরিবেশ না, ঘরের পরিবেশ হয়েছে এক একটা সন্তান দিনদার আর বেদিন হওয়ার সবচেয়ে বড় মরকাজ এবং সবচেয়ে বড় ঘাঁটি। এই জন্য বলতেছেন যে ভাই, মা বাবার দায়িত্ব হয়েছে এক একটা সন্তানকে দিনদার বানানো এবং এক একটা সন্তানকে ইমান শিখাই পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর বান্দাদেরকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাই, আল্লাহ পাকের হুকুমের উপর উঠাই, দুনিয়াতে জান্নাতের আমল করে জান্নাতবাসী হওয়ার জন্য মেহনত করার জিম্মাদারি এক একটা সন্তানের উপরে। বলতেছেন যে মা বাপের তরবিয়তে এতটুকু সন্তান শিখবে, এজন্য বলতেছেন যে মা বাপকে কত বড় জিম্মাদারি দেওয়া হয়েছে। এই সন্তান দুনিয়াতে আসতে ইমানের কলমা নিয়ে আসছে, ইমানের তরবিয়ত নিয়ে আসছে, আল্লাহ পাকের রুবুবিয়তের ইয়াকিন নিয়ে আসে দুনিয়াতে আসছে। এখন মা বাপ যদি তরবিয়তের দ্বারা তার ওই ইমানকে ঠিক না রাখে, কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেয়ামতের দিন এই সন্তান বলবে, আমি তো দুনিয়াতে ইমান নিয়ে গেছিলাম, আমাকে তরবিয়ত করে ইমানের মধ্যে ঠিক রাখা হয় নাই কেন, আল্লাহ পাক তো জিজ্ঞাসা করবেন। এজন্য মা বাবার বহুত বড় দায়িত্ব এই সন্তানদেরকে ইমানের উপরে তরবিয়ত করি, ইমান শিখাই, দিন শিখাই, দিনের মেহনতের মধ্যে লাগানো মা বাবার এত বড় দায়িত্ব। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ কে রসুল সাল্লাহ সাল্লাম নে আপনি উম্মত কো ইসি কমালে ইমান পর বিঠায়া থা, ক্যোঁকি আল্লাহ কি তরফ কে সারে ওয়াদে কমালে ইমান পর হ্যায়, ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, কমালে ইমান পর। ইয়ে ওয়ো মকাম হ্যায় কি জব আদমি কমালে ইমান পর হোতা হ্যায় তো ইসকে লিয়ে মৌত কো হায়াত সে বদলা জাতা হ্যায়, জিল্লতো কো ইজ্জতো সে বদলা জাতা হ্যায়, আগ কো গুলজার সে বদলা জাতা হ্যায়। ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কমালে ঈমান পর হ্যায়, পহলে হি দিন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম নে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা হুমা আলা মিনাল মুশরিকীন, কায়নাত কে অন্দর ফরি হুই ইয়ে সারি শকলে মানে ইন সবসে আপনে দিল কে ইয়াকিন কো হটা করকে ওর ফিট করকে আপনে আল্লাহ কি তরফ কর লিয়া হ্যায়, ইসলিয়ে কি মে জানতা হুঁ ইয়ে জো বনা হুয়া জিতনা ভি ফেলা হুয়া জিস শকল মে হ্যায়, ইয়ে আপনে হর হরকত ও সুকুন মে অর নফা ও নুকসান কে পৌঁছানে মে বনানে ওয়ালে কা মোহতাজ হ্যায়, লিহাজা মানে ইনসে আপনি নিগাহে ফের লি اور صرف یہ زبان سے کہا ہی نہیں بلکہ جب وقت آیا ہے تو ابراہیم علیہ الصلوۃ والسلام نے اپنے کمال ایمان سے یہ ثابت کیا ہے کہ جبرائیل ہمیں تمہاری بھی کوئی ضرورت نہیں آئے ہو مدد لے کر کے تم کو مبارک, اسرائیل اسرافیل میکائیل جاؤ ہمیں تمہاری کوئی ضرورت نہیں ہے, ہم نے اپنا نظر اپنی نظر پھیر لی, دل کو پھیر لیا اپنے اللہ کی طرف, اور جبرائیل تم بھی اللہ کا غیر ہو, اسرائیل میکائیل اسرافیل تم سب اللہ کے غیر ہو, جاؤ اپنا دھندہ کرو, হমারে পাশ আনে কি কোনো জরুরত নেই, হমসে তুমি কই লেনা দেনা নেই, হমারে লিয়ে হমারা আল্লাহ কাফি। জিব্রাইল আগর হমারা আল্লাহ হমে এস আগ কে অন্দর জলানা চাহতা হয় তো ইব্রাহিম হাজার মর্তবে জলনে কো তৈয়ার, ওর বচানা চাহতা হয় তো জিব্রাইল হমে আপনে ওর আপনে আল্লাহ কে বীচ মে তুমারা বাস্তা ভি মঞ্জুর নেই। হম তো আল্লাহ সে জো কুছ হমারা লেনা হয় আপনে আল্লাহ সে লে লেঙ্গে, হসবি আল্লাহ ওয়া নিয়মুল ওয়াকিল, হমে তুমারি কোই জরুরত নেই। বেখতর কুদ পড়া আতসে নমরুদ মে ইশক, আকল হে মহবে তমাশায়ে লবে বামর, রসূল সাল্লাল্লাহু আলাইহি কো আল্লাহ নে হুকম দিয়া থা মিজাজ ইব্রাহিম পর আপনি উম্মত কে তরবিয়ত কিজিয়ে, وَعَنِ اتَّبْعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا، رسول صلی اللہ علیہ وسلم نے روز اول سے یا ایہو الناس قولوا لا الہ الا اللہ تفلحوا، ابراہیم نے کہا تھا انی وجہت وجہی للذی، ہر ایک سے رخ پھیر لیا، یہاں بھی کہا جا رہا ہے ہر ایک سے رخ پھیر لو، لا الہ الا اللہ صرف زبان سے نہیں دل کی گہرائی کے اندر اسے اتار لو، دونوں جہان میں کامیاب ہو جاؤ، তোমার কিছু সিফ দেখলে কি জরুরত নেই, কমালে ঈমান ও ঈমান কে উপর মেহনত করলে আগর আপনি কিছু ভি জরুরত মে আল্লাহ কে গৈর কি তরফ দেখতা হয় খুদা কি কসম ইসে বড়ি ঈমান কি কোনো তাহিন হো হি নাই সকে। ঈমান কা গোল বোলনে ওয়ালা ওর ঈমান কি দাওয়াত দেনে ওয়ালা কবি আল্লাহ কে গৈর কি তরফ নেই দেখা করতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে اسی کمال ایمان کے اوپر امت کو اٹھایا تاکہ ہماری امت اپنی حاجات میں اپنی ضروریات میں کسی کی طرف نہ دیکھے، امت کو حضور صلی اللہ علیہ وسلم نے بیکاری بنا کر کے نہیں چھوڑا ہے، پر اس امت کو اس مقام پر کھڑا کیا تھا جہاں یہ امت دنیا کی قوموں کو بھیک باتا کرتی، اس دین کی محنت کے ہٹنے سے ہٹنے کے نتیجے میں آج جنہیں ہم بھیک دیا کرتے تھے آج اتنا جیو ہے کہ ہم ان کے سامنے بھیک مانگنے کے لیے دعوت پھیلائے کھڑے ہو گئے ہیں، اس لیے حضور صلی اللہ علیہ وسلم نے امت کو اسی کمال ایمان کے اوپر کھڑا کیا، پہلے بول جانتے تھے کہ ایمان کا کلمہ پڑھیں گے قربانیوں کی بھٹی میں جھونک دیے جائیں گے، لیکن ایمان جو ہے الایمان یتغذى بالمصائب والمشقات، ایمان راحتوں میں نہیں ہے، ایمان تو مصیبتوں پہ کھڑا بڑھا کرتا ہے، مصیبتوں کے ذریعے سے ایمان اندر اترتا ہے، یہ ایمان ماؤں کی گود میں بچوں نے بھوک اور پیاس کی وجہ سے دم توڑ دیا ہے روتے روتے، ایمان جب بنا ہے پیروں سے کوئی چیز لڑکھڑائی اٹھائی دیکھا چمڑے کا ٹکڑا تھا دھویا آگ میں جلایا راکھ بنا کر کے پھونک لیا پھاڑ لیا ہے اور پانی پی لیا ہے، حضرت سعد ابن ابی وقاص کا ایمان اس صورت سے بنا ہے، حضرت عمر رضی اللہ تعالی عنہ تشریف فرما ہے مجلس ہو رہی ہے، ابو سفیان آئے جہاں جگہ ملی بیٹھ گئے، بات چلتی رہی، تھوڑی دیر بعد حضرت بلال رضی اللہ تعالی عنہ آئے، تو جیسے ہی حضرت بلال رضی اللہ تعالی عنہ آئے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کھڑے ہو گئے، فرمایا تعال یا سیدی بلال، بلال ہمارے سردار تمہارا مقام جوتوں کے پاس نہیں ہے، تمہارا مقام تو ہمارا سر ہے، اپنے پاس بلا کر کے بٹھایا، مجلس جب ختم ہوئی تو ابو سفیان نے کہا کہ عمر تم نے ہمارے ساتھ انصاف نہیں کیا، ہم قریش کے سردار ہیں، ہم آئے کوئی حکومت نہیں، بلال کچھ بھی ہو غلام ہے ان کے لیے اتنا اہتمام، فرمایا ابو سفیان اگر اس وقت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم ہوتے تو بلال کی قربانیوں کی وجہ سے بلال کے ساتھ وہی کرتے جو میں نے کیا، کیوں بھولتے ہو ابو سفیان کہ جب ہم اور تم پرچے مقبر پر کروٹیں بدل رہے تھے مکہ مکرمہ کے اندر، یہ بلال ہی تھا جسے ایمان کی بنیاد پر ریت کے اوپر گھسیٹا جایا کرتا تھا، پتھروں سے نیچے دبایا جایا کرتا تھا، یہ کنویں سے مارا جایا کرتا تھا. حقیقت یہ ہے ابو سفیان ان بلال جیسے لوگوں کی قربانیوں کے نتیجے میں اللہ نے تمہیں بھی ایمان دیا ہے اور ہمیں بھی ایمان دیا ہے. بہت سنجے حضور صلی اللہ علیہ وسلم صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین کے পরিপূর্ণ ইমানের তরবিয়ত করছেন, কামাল ইমান শিক্ষা দিছেন, পরিপূর্ণ ইমান শিক্ষা দিছেন, পরিপূর্ণ ইমানের সাথেই আল্লাহ পাকের ওয়াদা পুরা হওয়া. আল্লাহ জাল্লা শানুহু যে কোরআনে পাকের মধ্যে ওয়াদা শুনাইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন. বলতেছেন যে পরিপূর্ণ ইমানের তরবিয়ত করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক একজন সাহাবাকে এক একজন সাহাবিকে পরিপূর্ণ ইমান শিখানোর তরবিয়ত করছেন, পরিপূর্ণ ইমান বানানোর তরবিয়ত করছেন, যাতে সমস্ত মখলুক থেকে দিল সরে যায়, সমস্ত মখলুক দিল থেকে বাহির হয়ে যায়, একমাত্র আল্লাহ পাকের জাতের ইয়াকিন দিলের মধ্যে বসে যায়, সমস্ত মখলুক নজর থেকে সরে যায়, সমস্ত কায়নাত নজর থেকে সরে যায়, সমস্ত নকশা নজর থেকে সরে যায়, সমস্ত মখলুকের আস্থার বিশ্বাস দিল থেকে বাহির হয়ে যায়, একমাত্র আল্লাহ পাকের জাতের ইয়াকিন আল্লাহ পাকের জাতের বিশ্বাস একমাত্র আল্লাহ দিগের মধ্যে বসে যায়, একমাত্র আল্লাহ দিগের মধ্যে স্থান পেয়ে যায়. বলতেছেন যে এই তরবিয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবাকে করছেন, এক একজন সাহাবাকে এই ইমান শিখাইছেন, যাতে মিল্লাতে মেজাজে ইব্রাহিমের উপরে এক একজন সাহাবার ইমান বনে. হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের কিরকম কামালে ইমান ছিল, কিরকম পরিপূর্ণ ইমান ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সব থেকে নজরকে হটাই, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন. সমস্ত মখলুক থেকে নজর সরাই দিছেন, একমাত্র আল্লাহর দিকে ফিরাইছেন. বলতেছেন যে এটা শুধু মুখে বলছেন এতটুকু শেষ না, যখন করার সময় হয়েছে, যখন বলার সময় হয়েছে, যখন দেখানোর সময় হয়েছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু মুখে বলে শেষ করেন নাই যে আমি সমস্ত মখলুক থেকে নজর সরাই ফেলছি, আল্লাহর দিকে নজরকে ফিরাইছি, আমি আল্লাহর দিকে আমার দিল এবং নজরকে সবকিছুকে আল্লাহর দিকে ফিরাইছি, শুধু এতটুকু মুখের দাবি শেষ ছিল না, যখন কাজে পরিণত করার সময় হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে এটাকে কাজে পরিণত করছেন, কিভাবে কাজে এটাকে প্রমাণ করছেন. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনে ফেলানো হইল, আগুনে ঢালা হইল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে ফেরেশতা আসছেন. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, হে ফেরেশতারা, হে জিব্রাইল, হে মিকাইল, হে ইসরাফিল, হে ফেরেশতারা, আপনাদের কোনো দরকার নাই, আপনারা মখলুক, আল্লাহ তিনি একমাত্র, তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি যদি আমাকে এই আগুনের মধ্যে জ্বলতে চান, আমি হাজার বার এই আগুনের মধ্যে জ্বলতে ইচ্ছুক, আমি চাই এই আগুনের মধ্যে হাজার বার জ্বলি, আল্লাহ যদি আমাকে এই আগুনের মধ্যে জ্বালাইতে চান, আমি চাই এই আগুনের মধ্যে জ্বলতে, আমি চাই না, আল্লাহ এবং আমার মধ্যে দ্বিতীয় কোনো জিনিস বাধা হয়ে যায়, আমার দিল তো একমাত্র আল্লাহর দিকে, আল্লাহই আমাকে দেখতেছেন, হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার সব কিছু দেখতেছেন, আমার সব কিছু তিনি জানেন, আমার সব কিছু তিনি বুঝতেছেন. বলতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু মুখে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এই কথা বলেন নাই, শুধু মুখে শেষ করেন নাই, দিল থেকেও এই কথা প্রমাণ করছেন. যখন আগুনে ফেলা হয়েছে, কোন জিনিসকে মাঝে আল্লাহ এবং ওনার মাঝে আসতে দেন নাই, তিনি আল্লাহ আল্লাহ জাল্লা শানহুর দিকে এমন ভাবে ফিরছেন, আল্লাহই আমার একমাত্র সমস্ত জরুরতকে পুরাকারী, সমস্ত কিছুকে পুরাকারী. তো আল্লাহ সরাসরি আগুনকে হুকুম দিছেন, কোন জিনিসকে মাধ্যম বানান নাই. বলতেছেন যে ইমানের পরিপূর্ণতা এটা, সমস্ত মখলুককে থেকে দিলকে ফিরানো, আল্লাহর দিকে দিলকে ফিরানো, আল্লাহ দিলের মধ্যে বসা, আর কোন জিনিসের দিকে দিল না যায়। বলতেছেন যে এটা কামাল ইমানের প্রমাণ, কোন ব্যক্তি মুখে ইমানের কলমা বলল এবং কোন অবস্থায় তার দিল আল্লাহ ছাড়া অন্য কোন মখলুকের দিকে গেল, বলতেছেন যে এই ব্যক্তি ইমানের শব্দ বলি, ইমানকে সবচেয়ে বেশি তাওহীন করতেছে, সবচেয়ে বেশি অপমান করতেছে। তার দিন আল্লাহ ছাড়া অন্য জিনিসের দিকে যাওয়া, এটা ইমানকে অপমান করা। তিনি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু মেজাজ ইব্রাহিমের উপরে উম্মতকে তৈয়ার করার জন্য বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনার মিল্লাত, আপনার দিন হয়েছে মেজাজ ইব্রাহিমের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবিকে মিল্লাত ইব্রাহিমের উপরে, এক একজন সাহাবিকে তামাল ইমানের উপরে তরবিয়ত করছেন, তামাল ইমান শিখানোর জন্য মেহনত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিন থেকে দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, শুধু মুখে পড়ো না, তোমাদের দিল থেকে সমস্ত মখলুকের আস্থার বিশ্বাসকে বাহির করো। কোন মখলুক দুনিয়াতে তোমাদের না উপকার করতে পারবে না অপকার করতে পারবে। বলতেছেন যে এত মেহনত সাহাবাদের দ্বারা করাইছেন, এত তরবিয়ত সাহাবাদের হয়েছে, সাহাবাদের ইমান এত মজবুত হয়েছে, সমস্ত মখলুক থেকে দিল বাহির হয়ে গেছে, দিল সমস্ত মখলুক থেকে দিল কাটে গেছে। আল্লাহ পাকের জাতের ইয়াকিন দিলের মধ্যে এমন মজবুতির সাথে বসছে, সমস্ত মখলুক থেকে নৈরাশ হয়ে গেছে, আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ আশাবাদী, পরিপূর্ণ আস্থাবান হয়ে গেছে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাল ইমানের জন্য এমন তরবিয়ত করছেন। বলতেছেন যে এই ইমানের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এত কষ্ট করছেন, এত মুজাহাদা করছেন, এত কষ্ট করছেন। বলতেছেন যে ভাই, ইমান ভালো অবস্থার মধ্যে ইমানের উন্নতি হয় না, ইমান তরবিয়ত হয় না, ইমানের ইমান পাতা হয় না। বলতেছেন যে পরেশানি এবং মুসিবতের দিয়ে ভিতর দিয়েই ইমান মজবুত হয়, ইমানের উন্নতি হয়, ইমান পাকা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহ জাল্লা শানহু কিভাবে ওনাদের ইমানের তরবিয়তের জন্য কত কঠিন কঠিন অবস্থা আসছে, খাওয়া দাওয়ার লাইনে কত কঠিন অবস্থা আসছে, অবস্থার লাইনে কত কঠিন অবস্থা আসছে, মাদের সামনে বাচ্চারা কানতে কানতে দুধের পিপাসায় ইন্তেকাল করছে, এই অবস্থা সাহাবাদের উপরে অতিবাহিত হয়েছে। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে মক্কার কাফেররা কি পরিমাণ কষ্ট দিছেন, কি পরিমাণ কষ্ট দিছে, কি পরিমাণ তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই সমস্ত মুসিবতের অবস্থায়, সমস্ত কষ্টের অবস্থায়, সমস্ত পেরেশানির অবস্থায়, এরকম ভোগের অবস্থায়, এরকম লাঞ্ছিত হওয়ার অবস্থায় ইমানের মেহনতের মধ্যে কিরকম মজবুতির সাথে লেগে রয়েছেন। তো আল্লাহ জাল্লা শানহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ইমানকে কিরকম মজবুত করে দিছেন, ইমানকে কিরকম মজবুত করছেন, আল্লাহ জাল্লা শানহু শুধু ওনাদের ইমানকে মজবুত করছেন তা না, আল্লাহ জাল্লা শানহু জিন্নাতের অবস্থা থেকে আল্লাহ ওনাদেরকে ইজ্জতের একবারে শিয়রে তিনি আগেছেন, এবং অভাবের অবস্থা থেকে আল্লাহ ওনাদের এমন স্বচ্ছতা দিয়ে দিছেন, দুনিয়াবাসী তাদের থেকে ভিক মাংত এবং তাদের থেকে চায়া চলত। বলতেছেন যে ভাই, আজকে কেমন অবস্থা, আজকে আমরা মুসলমান, আজকে আমাদের নিকটে কলমা আছে, আমরা কলমাকে স্বীকার করি, আমরা কলমা পড়তেছি, আজকে কলমা পড়িও, আজকে বিধেয় অন্যদের নিকটে আমরা হাত পাততে হইতেছে। বলতেছেন যে ভাই, এটা কত বড় কলমার তাওহীন, কত বড় কলমার জন্য অপমান। বলতেছেন যে না, কলমা ভাঙা তো আল্লাহ জাল্লা শানহু তাদেরকে সর্ব অবস্থায় তাদের সাহায্য করবেন, তাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ মদদার সাহায্য করবেন। যেরকম আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অবস্থা পরিবর্তন করছেন, জিল্লতের থেকে ইজ্জতের শিখরে নিয়ে গেছেন। বলতেছেন যে অভাবের থেকে আল্লাহ অভাব দূর করার ভালো অবস্থায় নিয়ে গেছেন, এবং ওনাদের অবস্থা আল্লাহ দুনিয়ার মধ্যে কিরকম উঁচা করছেন। বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেজাজ ইব্রাহিমের উপরে উম্মতকে তৈয়ার করার জন্য, তরবিয়ত করার জন্য তালিম দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালিমে সাহাবাদেরকে তরবিয়ত করছেন, আল্লাহ সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তে সাহাবায়ে কেরামের ইমান কিরকম মজবুত হয়েছে, আল্লাহ ওনাদেরকে কিরকম সম্মানিত করছেন, বলতেছেন যে একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মজলিস চলতেছিল, এই অবস্থা আবু সুফিয়ান আসছে, আবু সুফিয়ান যেখানেই জায়গা পাইছে সেখানেই বসে গেছে। বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন। আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে বিলাল, আপনি সামনে আসেন। ইয়া সাইয়্যিদানা বিলাল, হে আমাদের সর্দার বিলাল, আপনি সামনে চলে আসেন, আপনার মাথা আপনার জায়গা আমাদের মাথার উপরে। বলতেছেন যে কেমন সম্মান হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর, অথচ তিনি গোলাম ছিলেন। এই অবস্থা দেখে, এই কলমা শুনে আবু সুফিয়ান বলল, হে ওমর, আমরা কোরাইশি, আমাদেরকে এত সম্মান করবেন না। বিলাল যদিও তিনি এখন মুসলমান, তিনি তো একসময় গোলাম ছিলেন, ওনাকে এরকম সম্মান করতেছেন, ওনাকে আপনার মাথার উপরে স্থান দেওয়ার কথা বলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু আনহু এরকম স্থান পাওয়ার উপযুক্ত, আমাদের মাথার উপরে স্থান পাওয়ার উপযুক্ত। হে আবু সুফিয়ান, যখন আমরা মক্কার মধ্যে আরামের গালিচায় শোয়া ছিলাম, আরামের গালিচার মধ্যে আমরা শোয়া ছিলাম, আমি ওমরও শোয়া ছিলাম, আপনিও শোয়া ছিলেন, ওই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ইমানের কারণে মক্কার গলিতে গলিতে হেসানো হয়েছে, মক্কার বালিতে বালির উত্তপ্ত বালির মধ্যে ওনাকে শোয়াই রাখা হয়েছে, এরকম কষ্ট দেওয়া হয়েছে, ইমানের কারণে ওনাকে এমন কষ্ট দেওয়া হয়েছে। ওই ইমানের কষ্টের কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই ইমানের জন্য কষ্টের কারণে আল্লাহ আমাকে এবং আপনাকে ইমানের দৌলত দান করছেন। তিনি বলতেছেন যে ভাই, ইমানের তরবিয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তরবিয়ত করছেন, এই কামাল ইমানের উপরে আল্লাহ দুনিয়ার মধ্যে এক একজন সাহাবাকে এরকম সম্মানিত করছেন, এরকম দামি বানাইছেন। এজন্য বলতেছেন যে ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ যে হায়াত দিছেন, এই হায়াতের একমাত্র উদ্দেশ্য হয়েছে মেহনত করে কামাল ইমান হাসিল করা, পরিপূর্ণ ইমান হাসিল করা। এই পরিপূর্ণ ইমানের উপরে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে তার সমস্ত ওয়াদাকে পুরা করবেন, আখেরাতেও সমস্ত ওয়াদাকে পুরা করবেন। দোস্ত আর বুজুর্গ, ইন কুরবানি হচ্ছে ইমান সাহাবে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কা। ऐसा बना था कि 360 अल्लाह के हर गैर का यकीन दिल के अंदर से निकल गया। حضرت عمر رضی اللہ تعالی عنہ طواف کر رہے تھے بیت اللہ شریف کا، طواف کرتے کرتے، کیونکہ حضور صلی اللہ علیہ وسلم کے ساتھ طواف کر چکے تھے اور کیفیت ہوتی تھی، ایک مرتبہ حضور صلی اللہ علیہ وسلم کے ساتھ حضرت عمر طواف کر رہے تھے، حضور صلی اللہ علیہ وسلم نے حجر اسود کو بوسہ دیا، پیچھے مڑ کر کے دیکھا تو حضرت عمر کھڑے ہوئے آنسو بہا رہے تھے۔ اس وقت جب حضور صلی اللہ علیہ وسلم نے بوسہ دیا ہے، ان کی آنکھوں سے آنسو گر رہے تھے، تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ عمر، یہی وہ جگہ ہے جہاں آنسو بہائے جاتے ہیں، جو یہاں آنسو بہاتا ہے اسے کہیں آنسو بہانے نہیں پڑتے، اور جو یہاں آنسو نہیں بہاتا ہے تو یہود و نصارہ کے سامنے آنسو بہانے پڑتے ہیں۔ حضرت اسود رضی اللہ عنہ، حضرت اسود کے اوپر بوسہ دینے کے بعد حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے یہ فرمایا، اے حجر اسود، میں جانتا ہوں کہ تو صرف ایک پتھر ہے، نہ تیرے اندر نفع ہے نہ تیرے اندر نقصان ہے، تجھے بوسہ اس لیے دے رہا ہوں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے تجھے بوسہ دیا ہے، ورنہ تیرے اندر ہے کچھ بھی نہیں۔ یہ حجر اسود کو بوسہ دیتے وقت کہا جا رہا ہے۔ وہ لوگ جو 307 خداؤں کی پوجا کرنے والے تھے، یہ ان کے جملے ہیں۔ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ تشریف فرما تھے، انہوں نے کہا کہ عمر، اس پتھر کے بارے میں یہ بات مت کہو، اس لیے کہ یہ جنت سے آیا ہوا پتھر ہے، اور یہ قیامت میں لوگوں کو نفع بھی پہنچائے گا اور نقصان بھی پہنچائے گا۔ تو پوچھا، علی یہ کیسے ہوگا؟ تو کہا، اللہ پاک اس حجر اسود کو دو آنکھیں دیں گے، اس کو زبان دیں گے، یہ حجر اسود بوسہ دینے والوں کو پہچانے گا کہ کن کن لوگوں نے مجھے بوسہ دیا ہے، کن لوگوں نے مجھے گناہوں کی کثرت کے ساتھ بوسہ دیا ہے، اور جن لوگوں نے مجھے نیکیوں کی کثرت کے ساتھ بوسا دیا ہے انہیں پہچانے گا, گواہی دے گا, جن لوگوں کے لیے گناہوں کی کثرت کے ساتھ بوسے دینے کی گواہی دے گا اسے اٹھا کے جہنم ڈالا جائے گا, اور جن لوگوں کے لیے نیکیوں کی کثرت کے ساتھ بوسا دینے کی گواہی دے گا انہیں اٹھا کے جنت کی داخل کرے گا. تو جن لوگوں کو نفع بھی پہنچائے گا نقصان بھی پہنچائے گا. اللہ کے غیر کا یقین نکلا تو اتنا نکلا کہ اس کائنات کی ہر مخلوق کا اندر سے یقین نکل گیا کہ اس کی پوری کائنات کے اندر ذرے ذرے پر اللہ کی حکمرانی ہے, اور اللہ رب العزت نے روز اول تمام تر مخلوق کے بارے میں پیدا ہونے سے لے کر کے موت تک کے احوال لکھ دیے ہیں. جو کچھ مقدر کیا جا چکا ہے اب اس کے علاوہ کچھ نہیں ہو سکتا. اللہ کی حکمرانی صحراؤں پر, دریاؤں پر, سمندروں پر, آندھیوں اور طوفانوں پر, صحرا کے ذرے ذرے پر ہے. اللہ اللہ ہے. صحرا کا ہر ذرہ, سمندر کے پانی کا ہر قطرہ, آسمان سے گرنے والی ایک ایک بوند, ہوا کی ایک ایک لہر, خدا کی قسم اپنی ہر حرکت سکون میں اللہ کی محتاج ہے. ساری کی ساری کائنات اللہ کی محتاج, اللہ کسی کے محتاج نہیں, اور کائنات ہر حرکت و سکون میں اللہ کی محتاج, چھوٹی ہو یا بڑی, اپنے وجود میں, بقا میں, تحفظ میں, ہر لمحہ اللہ کی محتاج. اگر چیونٹی اپنی ہر حرکت و سکون میں اللہ کے امر کی محتاج ہے تو خدا کی قسم جبرائیل جیسا فرشتہ بھی اپنی ہر حرکت میں اللہ کا محتاج ہے. چیونٹی اپنی مرضی سے کچھ نہیں کر سکتا ہے تو جبرائیل بھی اپنی مرضی سے کچھ نہیں کر سکتا. چاہے جتنی بڑی مخلوق ہو, سب سے بڑی ذات اللہ کی ہے. لہذا کائنات کی ہر چھوٹی بڑی مخلوق اپنے وجود اور بقا اور تحفظ میں اللہ کے امر کی محتاج وہی ہوگا جو اللہ چاہیں گے, اور روز اول جو اللہ نے لکھ دیا ہے وہی ہوگا. درخت کا کون سا پتا آندھیوں میں, طوفانوں میں, ہواؤں میں کتنی مرتبے حرکت کرے گا اور ہلے گا, یہ تک اللہ کے ہاں مقدر ہو چکا ہے. جتنی مرتبے اس کا حرکت کرنا ہواؤں میں, طوفانوں میں, آندھیوں میں لکھا ہوا ہے. اس کے علاوہ ساری دنیا کے انسان جمع ہو جائیں, سارے پہلوان, توپ و بندوق والے اور سارے راکٹ والے, گولا بارود والے اور ساری سلطنتیں, حکومتیں, تمام انسان, برے نہیں نیک, سارے کے سارے اولیاء اللہ, مخلصین, اور کتب اقباط, تمام ملائکہ علیہ الصلوۃ والسلام, جبرائیل, میکائیل, ابراہیم, اسرافیل, سارے کے سارے جمع ہو کر کے درخت کے ایک پتے کو ہلانا چاہے تو خدا کی قسم اللہ کے امر کے بغیر ایک پتے کو یہ ہلا نہیں سکتے. ذرے ذرے پر اللہ کی حکمرانی ہے. کوئی ذرہ اللہ کے امر کے بغیر حرکت نہیں کر سکتا. سب روز عمل اللہ نے مقدر کر دیا ہے. قربانیوں میں یہ ایمان والا کہ ہر چیز سے یقین نکل کر کے اللہ کی ذات کے اندر آیا تو ایک حجر عصمت نہیں, بیت اللہ کے اندر جتنے رکھے ہوئے تھے وہ سارے کے سارے, اور اللہ کے ہر غیر کا یقین نکلا. برائیاں نیکیوں سے بدلی. اندر جو سختیاں تھیں یہ وہ لوگ تھے حجاز کے رہنے والے جن کی درندگی کا پوری دنیا کے اندر کوئی بدل نہیں تھا, کوئی مثال نہیں تھا. تم بڑے تیرانداز ہو, ہم اپنے غلام کو ایک ستون سے باندھے دے رہے ہیں, تم اپنے تیر کے ذریعے سے ہمارے غلام کی داہنی آنکھ کی پتلی کے اوپر اگر تیر مار دو اور تیر صحیح نشانے پر لگ جائے تو ہم تمہیں 200 برس پرانی شراب پلائیں گے. اس مزاج میں پلنے والے لوگ, ইনকো ইমান বনায়া, ইনকা ইমান বনা, সখতিয়ো ওয়ালে নরমি ওয়ালে বন গয়ে, অবিমা রহমাতিন মিনাল্লাহ ইনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লাম তাফযু মিন হাওলিক। দাওয়াত কে লিয়ে জিন সিফাত কি জরুরত থি, মক্কা মুকাররা কি কুরবানিও মে ও সিফাত বনাই যা রহি থি। আবু জাহল কাহা করতা থা, আগর কিসি কো আপনি লড়কি কে জিন্দা দাফন করনে মে তকলিফ হো তো ও আপনি বচ্চি কো লে জা করকে উমর কে হওয়ালে কর দে। উমর ইতনা পত্থর দিল ইনসান হে কি দশিয়ো লড়কিয়ো কো জিন্দা দাফন কর দেগা, লেকিন উসকে দিল কে উপর কোই আসর নাহি হোগা। এসে পত্থর দিল ইনসান, লেকিন জব কুরবানিয়ো কি ভট্টি মে পিছে গয়ে হ্যায়, ঈমান কে মাহোল মে জব কুরবানিয়া দি গয়ি হ্যায়, ইহি উমর দশিয়ো লড়কিয়ো কো জিন্দা দাফন করনে কে বাদ ভি ইসকে উপর কোই আসর নাহি হুয়া থা। জব সৈলাব আয়া হ্যায় ওর উস সৈলাব কে অন্দর এক কুত্তা ডুব করকে মর গয়া হ্যায়, আর উমর কো পতা চলা কি উমর তুমারি খিলাফত মে তুমারি হুকুমত মে আল্লাহ কি এক বেজুবান মখলুক সৈলাব মে ডুব কে মর গই। উমর কে চিখ নিকল গই মসজিদ কে অন্দর, লোগো কল কিয়ামত মে উমর আল্লাহ কো ক্যা জবাব দেগা, কে উমর তুমারি খিলাফত কে জমানে মে হামারি বেজুবান মখলুক তুমারি বদ ইন্তজামি কি ওজহ সে ডুব কে মর গই, তো উমর কে পাস কোন জবাব নেই। যে উমর ও থা তো দশিয়ো লড়কিও কো জিন্দা দফন করনে কে বাদ ভি জিসকি আঁখ মে আঁসু নেই আতে থে, কুত্তে কি মৌত কে উপর মর রহা রো রহা হ্যায়। ইয়ে সিফাত মক্কা মুকাররমা কি ইন কুরবানিয়ো মে দাওয়াত কি মেহনত কে লিয়ে জো সিফাত উনকি জরুরত থি ও সব ইস মেহনত কে জমানে মে আল্লাহ নে ইনকে অন্দর পুখ্তা কি, ইসলিয়ে যে পুরি রুয়ে জমিন কে উপর ইনসে দীন কা ওর ঈমান কা কাম লেনা। বলতে সঞ্জয় ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে মেহনত করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই মক্কার সময়ে বলতেছেন যে এত মেহনত করছেন, এত এত তরবিয়ত হয়েছে, ইমানকে এইভাবে মানার বানানোর জন্য মেহনত করছেন, ওনাদের দিল থেকে সমস্ত মখলুকের ইয়াকিন বাহির হয়ে গেছে। যারা 360টা মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল আল্লাহ জাল্লা শানহু তাদের দিলের থেকে সমস্ত মখলুকের এই মূর্তির ইয়াকিনকে বাহির করছেন, সমস্ত মখলুকের ইয়াকিনকে বাহির করছেন। ওনাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন জিনিসের প্রভাব ছিল না, ওনাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন জিনিসের আস্থা আর বিশ্বাস ছিল না, একমাত্র আল্লাহরই বিশ্বাস। আল্লাহ সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা, আল্লাহ সমস্ত মখলুকের পালনহার, আল্লাহর হুকুমেই সমস্ত মখলুক লালিত পালিত হইতেছে। বলতেছেন যে ওনাদের দিলের মধ্যে একমাত্র আল্লাহ পাকের জাতের প্রভাবই ছিল, আর কোন মখলুকের প্রভাব ছিল না। এত মুক্ত হয়েছে, এত মুক্ত হয়েছে দিল। বলতেছেন যে এত মুক্ত হয়েছে যে যখন হযরত আসওয়াদকে চুমা দিতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক সময় চুমা দিছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি তাওয়াফ করতেছিলেন। তাওয়াফ করার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসওয়াদকে চুমা দিছেন। চুমা দেওয়ার পরে পিছনের দিকে তাকাই দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়াই কাঁদতেছেন, চোখের পানি পড়তেছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখানেই কাঁদার জায়গা, এখানেই চোখের পানি পালানোর জায়গা, যে এখানে চোখের পানি পালাবে আল্লাহ তাকে অন্য জায়গায় আর চোখের পানি ফালানোর অবস্থা আর রাখবেন না, আল্লাহ অন্য জায়গার মধ্যে তাকে এমন অবস্থা করবেন তার চোখের পানি ফালানোর জরুরত হবে না, এখানেই তো আসলে চোখের পানি ফালানোর জায়গা। বললেন যে হে ওমর, এখানেই চোখের পানি ফালানোর জায়গা। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আসওয়াদকে চুমা দিছেন। হযরত আসওয়াদকে চুমা দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে হযরত আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, তোমার মধ্যে না উপকারের শক্তি আছে না অপকারের শক্তি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুমা দিতে দেখেছি, এই জন্য আমি তোমাকে চুমা দিছি। বলতেছেন যে যাদের দিলের মধ্যে মূর্তির প্রভাব ছিল, ইমানের এত মেহনত করছেন, এত মেহনত করছেন, এত মেহনত করছেন যে ওনাদের দিল থেকে সমস্ত মখলুকের ইয়াকিন বাহির হয়ে গেছে। হযরত আসওয়াদকে চুমা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছেন, শুনি বলতেছেন যে না না, হে ওমর, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি এই পাথর জান্নাতের পাথর, জান্নাত থেকে আল্লাহ পাঠাইছেন এই পাথরকে কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু চক্ষু দিবেন, আল্লাহ জাল্লা শানহু জুবান দিবেন। এই পাথর উপকারেও আসবে অপকারেও আসবে। এই পাথর কাহার জন্য সুপারিশ করবে? তাদেরকে জান্নাতে পাঠানো হবে। এই পাথর কাহার জন্য সুপারিশ করবে না? তাদের গুনার কারণে, তাদেরকে তাদের গুনার অবস্থার উপরে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। বলতেছেন যে এই পাথরকে চক্ষু দেওয়া হবে, এই পাথরকে জুবান দেওয়া হবে। এই পাথর এই কথা বলবে যে যারা আমাকে নেকের সাথে চুমা দিছে তাদেরকে আমি জান্নাতের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করতেছি, তারা জান্নাতে যাবে। যারা গুনার সাথে আমাকে চুমা দিছে তারা গুনার কারণে জাহান্নামে যাবে। বলতেছেন যে এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিগের অবস্থা এত পরিবর্তন হয়েছে, এত পরিবর্তন হয়েছে, এত তরবিয়ত হয়েছে, দিগের মধ্যে কোন মখলুকের আস্থা আর বিশ্বাস, কোন মখলুকের প্রভাব ছিল না। বলতেছেন যে এক একটা জাররা জাররা দুনিয়ার মধ্যে যে জাররাত দেখতেছি, যে বালিকণা দেখতেছি, এক একটা বালিকণা আল্লাহ পাকের হুকুমের বাহিরে না, আল্লাহ পাকের আয়াতের বাহিরে না, আল্লাহ পাকের অধীনের বাহিরে না। এক একটা মখলুক আল্লাহ পাকের অধীনে, আসমান আর জমিন যেরকম আল্লাহ পাকের অধীনে, আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হইতেছে। জমিনের এক একটা জাররাত আল্লাহর হুকুমে পরিচালিত হইতেছে, এক একটা মখলুক আল্লাহর হুকুমে পরিচালিত হইতেছে। কোন মখলুক নিজস্ব কোন অবস্থায় কোনোভাবে স্বাধীন না, সমস্ত মখলুককে আল্লাহই কুদরতের দ্বারা সৃষ্টি করছেন, সমস্ত মখলুক আল্লাহর কুদরতেই পরিচালিত হইতেছে, আল্লাহ পাকের কুদরতেই সে চলতেছে, আল্লাহ পাকের কুদরতেই তার রিজিকের ব্যবস্থা হইতেছে। বলতেছেন যে আল্লাহ পাকের কুদরতের বাহিরে কোন মখলুক জাররা থেকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের বানানো মখলুক, আল্লাহ পাকের হুকুমের মুখাপেকি, তার নিজস্ব কোন ক্ষমতা নাই। একটা পিঁপড়া যেরকম নিজস্ব ক্ষমতায় চলতে পারে না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের হুকুমের বাহিরে চলতে পারে না, আল্লাহ পাকের হুকুমের মুখাপেকি। এই আসমান আর জমিন দেখি, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হইতেছে এক একটা ফোঁটা আল্লাহ পাকের হুকুমের মুখাপেকি। জমিনের মধ্যে যে যত মখলুক দেখতেছি, যত দারিন্দা আর পারিন্দা দেখতেছি, যত জীব জানোয়ার এবং যত মখলুক দেখতেছি, সমস্ত মখলুক আল্লাহ পাকের অধীনে আল্লাহর হুকুমেই পরিচালিত হইতেছে, আল্লাহ পাকের হুকুমেই দুনিয়ার মধ্যে বসবাস করতেছে। বলতেছেন যে এই বাতাস, যে নদ নদী চলতেছে, এই বন্যার এই তুফান চলতেছে, বলতেছেন যে তুফানের মধ্যে এক একটা পাতা লড়তেছে। বলতেছেন যে প্রথম দিনেই আল্লাহ সমস্ত মখলুককে সৃষ্টি করে সমস্ত মখলুকের সমস্ত অবস্থাকে রেখে দিছেন, মানুষ কি খাবে, কতদিন জীবন যাপন করবে, তার মুকদ্দারে কতটুকু আছে, আল্লাহ পাক সমস্ত কিছু প্রত্যেকটা মখলুকের জন্য রেখে দিছেন। বলতেছেন যে কোন মখলুক তার লিখার বাহিরে, তার মুকদ্দারের বাহিরে জাররা পরিমাণও পরিবর্তন হবে না, জাররা পরিমাণও তার মুকদ্দার বাহিরে সে কিছু পাবে না। বলতেছেন যে তার জন্য যতটুকু মুকদ্দার আছে, তার রিজিক যতটুকু আল্লাহ রেখে দিয়েছেন, এর বাহিরে একটা দানা পর্যন্ত সে ভক্ষণ করতে পারবে না, একটা হরকত সে করতে পারবে না। বলতেছেন যে এই তুফানের মধ্যে একটা পাতা কতবার রড়বে, এটাও আল্লাহ পাক নির্দিষ্ট করে দিছেন, এটাও আল্লাহ জাল্লা শানহু নির্ধারিত করে দিছেন। এই বাতাসের মধ্যে, তুফানের মধ্যে এক একটা পাতা কতবার রড়বে, বলতেছেন যে যতবার রড়ার জন্য আল্লাহ নির্ধারিত করে দিছেন, এর বাহিরে একবারও সে রড়তে পারবে না, সে নিজে তো পারবে না, পারবে না। দুনিয়ার সমস্ত মখলুক মিলিত হয়ে, এমনকি জিব্রাইল, এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়া, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়া সমস্ত ফেরেশতা মিলে, সমস্ত জিন আর মানুষ মিলে, সমস্ত মখলুক মিলে যদি ওই পাতাকে আল্লাহ পাকের মুকদ্দারের বাহিরে একবারও লড়াইতে চায়, খোদার কসম সে একবারও লড়াইতে পারবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু যার জন্য যতটুকু মুকদ্দর করছেন অতটুকুই তার মধ্যে আসবে, এই কথার ইয়াকিন, এই কথার বিশ্বাস দিলের মধ্যে বসানো, এটাই কামালি ঈমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে এমন মেহনত করছেন, এমন মেহনত করছেন যে আল্লাহ জাল্লা শানহু ওনাদের দিলের অবস্থাকে পরিবর্তন করছেন, ওনাদের শরীরের আমালকে পরিবর্তন করছেন, ওনাদের মেজাজের অবস্থাকে পরিবর্তন করছেন, ওনাদের আখলাককে পরিবর্তন করছেন, ওনাদের জিন্দগির এক একটা ক্ষেত্রকে পরিবর্তন করছেন, ওনাদের মধ্যে ইমানি সিফাত এমন ভাবে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তে ওনাদের দিলের অবস্থা পরিবর্তন হয়েছে, ওনাদের জিন্দগির অবস্থা পরিবর্তন হয়েছে, ওনাদের আমালের অবস্থা পরিবর্তন হয়েছে, ওনাদের মেজাজের অবস্থা পরিবর্তন হয়েছে, ওনাদের মধ্যে অহংকার দূর হয়ে ওনাদের দিলের অবস্থা এমন হয়েছে, ওনাদের মধ্যে তাওয়াজ্জু আসছে, ওনাদের মধ্যে ছোট হওয়া আসছে, ওনাদের মধ্যে রহমদিলি আসছে। বলতেছেন যে দাওয়াতের জন্য যে সমস্ত সিফাতের দরকার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে এক একটা সিফাত এমন ভাবে বিদ্যমান হয়েছে, এমন ভাবে ওনাদের জিন্দগিতে আসছে যে দুনিয়া আজকে ওনাদের শিক্ষায়, ওনাদের শিক্ষার মুখাপেকি বলতেছেন যে সাহাবাদের জিন্দগি আমাদের জন্য নমুনা, ওনাদের জিন্দগি আমাদের জন্য শিক্ষা, আল্লাহ ওনাদেরকে কেমন তরবিয়ত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে ওনাদের জিন্দগি, ওনাদের ইমানি সিফাত কিভাবে হাসিল করছেন, কোরআনে পাকের মধ্যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যেও এই সিফাতগুলি এমন ভাবে আসছে, ওনাদের দিলের অবস্থা এমন পরিবর্তন হয়েছে, সমস্ত মখলুক থেকে দিল কাটি গেছে, কোন মখলুকের উপরে যারা পরিমাণে ওনাদের কোন আস্থা আর বিশ্বাস ছিল না। আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের ইজ্জত আর জিল্লতের মালিক, আমাদের সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, এবং আল্লাহ ওনাদের আখলাককে এমন পরিবর্তন করছেন, এমন ওনাদের জিন্দগি পরিবর্তন হয়েছে, মেজাজে দাওয়াতের উপরে এমন আসছে, দাওয়াতের সিফাত ওনাদের জিন্দগির মধ্যে এরকম বিদ্যমান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে কেমন কেমন শক্ত দিল ছিল, কেমন কঠিন দিল ছিলেন তিনি, এরকমও আসছে। আবু জাহাল এই কথাটা বলত, যদি কেহ নিজের মেয়েকে জীবিত দাফন করাকে কঠিন মনে করে, কষ্টকর মনে করে, সে হিম্মত না পায়, করতে না পারে, সে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে নিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি, এমন শক্ত দিল, তিনি একজন না দশজন মেয়েকেও দাফন করলে ওনার দিলের মধ্যে কোন প্রভাব পড়বে না। বলতেছেন যে ইমান ইসলামের আগে, ইমানের আগে, ইমানি মেহনতের আগে, ইমানি তরবিয়তের আগে ওনার দিলের অবস্থাতে এমন শক্ত ছিল, এত কঠিন ছিল, যখন ইসলাম গ্রহণ করছেন, ইমানি তরবিয়ত পাইছেন, ইমানি তরবিয়ত হয়েছে, ইমান দিলের মধ্যে বিদ্যমান হয়েছে, কামাল ইমানের উপরে এসছেন, তো আল্লাহ এত পরিবর্তন করছেন, এত রহম দিলওয়ালা বানাই দিছেন, এমন এমন দরদওয়ালা দিল বানাই দিছেন, এমন দিলের মধ্যে পরিবর্তন আনি দিছেন। বলতেছেন যে ওনার জমানায় এক সময় বন্যা আসছে, বন্যায় একটা কুকুর বন্যায় মারা গেছে, যখন তিনি খবর পাইছেন, শুনতে পাইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করি কান্না আরম্ভ করছেন। বলতেছেন যে মিম্বারে উঠি চিৎকার করি কান্না আরম্ভ করছেন, ওমরের খেলাফতের সময়, ওমরের সময় একটা কুকুর যে কথা বলতে পারে না, তার জবান নাই, এই কুকুর মারা গেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন ওমরকে জিজ্ঞাসা করে, তোমার খেলাফতের সময় তোমার বদ-ইন্তেজামের কারণে, তোমার কারণে এরকম বন্যা হয়েছে, আর বন্যার মধ্যে এই কুকুরটা মারা গেছে, তো ওমর কি জবাব দিবে? বলতেছেন যে যেই দিন এত শক্ত দিন ছিল, যখন ইমানি তরবিয়ত হয়েছে, ইমানি শিক্ষা হয়েছে, ইমানি মেহনত হয়েছে, তো আল্লাহ দিলের অবস্থা এত পরিবর্তন করছেন, এত রহম দিল হয়েছে, এমন দিলের অবস্থা পরিবর্তন হয়েছে, একটা কুকুর মারা যাওয়ার পর, একটা কুকুর মারা যাওয়ার সময় দিলের মধ্যে এত ব্যথা লাগছে যে মেম্বারের মধ্যে কান্নার সুরে, কান্না কানতে কানতে তিনি এই কথাটা বলতেছিলেন। তিনি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তরবিয়ত করছেন, ইমানি মেহনত হয়েছে, তো আল্লাহ দিলের অবস্থাকে এত পরিবর্তন করছেন, জিন্দগির অবস্থা এত পরিবর্তন করছেন, ইমানের অবস্থা এত পরিবর্তন করছেন, জিন্দগি এত সুন্দর আর এত রহম দিল বানায় দিছেন। বলতেছেন যে ভাই, ওই মেহনতের জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই ইমান বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে এই সময়টা দিছেন। দোস্ত আর গুরু সাহাবে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হিজরত কে বাদ মদিনা মুনাওয়ারা কে আন্দর ইস ঈমান কো মজিদ কুওয়ত দেনে কে লিয়ে অর ইস ঈমান কো মজবুত করনে কে লিয়ে তরকিজ কে লিয়ে রোজানা মসজিদ নবী মে ঈমান কে হালকে কায়েম করতে থে। ঈমান কা হালকা কায়েম করনে কে বাদ ফির মসজিদ কে আন্দর ও বাহার মুলাকাতোঁ কে জরিয়ে সে গশতোঁ কে জরিয়ে সে এক এক আদমী কো নকদ উঠা করকে উন হলকো মে লাকে জোড়তে থে অর ফির উন হলকো কে আন্দর আল্লাহ কি বড়াই অর কিবরিয়াই কে তজকিরে হোতে উনকি জুবানোঁ পে হোতা জরা চলে তো সহি হামারে সাথ আও থোড়ি দের আপনে আল্লাহ কে উপর ঈমান লে আয়ে হামারা আল্লাহ কেসা বড়া হ্যায় ইয়ে ঈমান জো মক্কা মুকাররা কি কুরবানিয়ে মে বনা থা আব উস ঈমান কে আন্দর মজিদ কুওয়ত পেদা হো রহি হ্যায় আও আপনি আল্লাহ কি বড়াই ও কিবরিয়াই কে তজকিরা করে হামারা আল্লাহ কেসে বড়া হ্যায় কেসে কুদরত ওয়ালা হ্যায় অর কেসা আপনে বন্দো কে উপর রহম করনে ওয়ালা হ্যায় দুনিয়া কে আন্দর জিতনি মায়ে হ্যায় সারি দুনিয়া কি মায়ে কি মোহাব্বতে এক জগে জমা কর দি যায় উন সারি মোহাব্বতো কে মুকাবলে মে আল্লাহ কো আপনে এক গুনাহগার বন্দে সে জিতনি মোহাব্বত হ্যায় ইয়ে সারি দুনিয়া কি মা কি মোহাব্বত উসকা মুকাবলা নাহি কর সকতি এসে করিম হ্যায় আল্লাহ রব্বুল ইজ্জত আপনে বন্দো কে উপর তো আও তো সহি আপনে আল্লাহ কা তজকিরা করেন এক এক কো নকদ উঠা করকে লাতে অর ফির উন হালকো কে আন্দর জন্নত অর জাহান্নাম আল্লাহ কি বড়াই অর কিবরিয়াই অর হাশর অর নশর এক এক চিজ কে তজকিরা ঈমানিয়াত কে তজকিরে আল্লাহ কি বড়াই কে তজকিরে এসা ঈমান বনা হ্যায় এসা ঈমান বনা ইন মুলাকাতো অর গশতো অর হালকো কে জরিয়ে সে সাহাবা ফরমাতে হ্যায় হযরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু কা কৌল আব আগর হামারে সামনে জন্নত অর জাহান্নাম কো লা করকে রখ দিয়া যায় তো হামারে ঈমান মে এক রাই কে দানে কে বরাবর ইজাফা নাহি হোগা এসা ঈমান মজবুত বনা থা এসি মেহনত হুই হযরত উমর গশত কর রহে হ্যায় রাজি আল্লাহ তাআলা আনহু মসজিদ কে ফজাইল বয়ান কর রহে হ্যায় আর মসজিদ আল্লাহ কা ঘর হ্যায় অর মসজিদ বেতুল্লাহ কি বেটি হ্যায় অর বেতুল্লাহ ও বেতুল্লাহ হ্যায় কি জিসকে উপর আল্লাহ কি তরফ সে সারি খৈর নাজিল হোতি হ্যায় দুনিয়া কে আন্দর ফির ও বেটিয়ো কো বাঁটতা হ্যায় বেতুল্লাহ কে উপর নাজিল হোনে ওয়ালি খৈর ইয়ে সারি কি সারি মসজিদোঁ কো মিলতি হ্যায় অর ফির ও খৈর মসজিদোঁ সে উনকো মিলতি হ্যায় জো মসজিদোঁ কো আবাদ করনে ওয়ালে হ্যায় মুলাকাতে কর রহে হ্যায় এক এক কো লা করকে হযরত উমর রাদি আল্লাহ তাআলা আনহু এক এক কো দো দো কো লেকর কে আতে মসজিদ কে ফজাইল বয়ান করতে হুয়ে কোই আদমি দীন কি এক বাত সিখনে ও সিখানে কে লিয়ে জব মসজিদ কি তরফ চলতা হ্যায় তো আল্লাহ উসে এক কামিল হজ কা সওয়াব আতা ফরমাতে হ্যায় ইসি সূরত সে উসকা হর কদম ফরিশতে কে পদ কে উপর পড়তা হ্যায় দুনিয়া কি সারি মখলুক উসকে লিয়ে রহমত কি ওর মহব্বত কি দোয়া করতি হ্যায় ফজাইল বয়ান করতে হুয়ে মসজিদ মে লা করকে ঈমান কে হালকো কে আন্দর জোড়তে হ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পেশ কর রহে হ্যায় মাআজ ইবনে জবল পেশ কর রহে হ্যায় আব্দুর রহমান উমাইয়া ইবনে কাব পেশ কর আজিল্লা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মদিনা মে লা করকে জোড় রহে হ্যায় ইসলিয়ে কি দোস্তো ঈমান মসজিদোঁ মে মানা করতা হ্যায় ঈমান বাজারোঁ মে দোকানোঁ পর ঔরা খানোঁ মে আয়াশী কে হদ্দোঁ মে ঈমান ওয়াহ নহি মানা করতা ঈমান ঈমান কে মাহৌল মে মানা করতা হ্যায় মসজিদ মে মানা করতা হ্যায় মসজিদ মে লা করকে জোড়তে থে ইয়াহাঁ ঈমান বনা অর এসা ঈমান বনা অর এসে আখলাক বনে এসা কিরদার বনা এসি আপস কি মোহব্বত বনি এসা ইনসান দিলো কা জোড় বনা হুকুক কি আদায়গি কা এসা জজ্বা পেদা হুয়া কি দুনিয়া কে আন্দর চাহে লাখোঁ ট্রেনিং সেন্টার কায়েম হো কিসি ভি ট্রেনিং সেন্টার কে আন্দর কোই আদমি আবু বকর জেসা নাহি মিলেগা সারি কোশিশে কর জারি তুমারে ইয়াহাঁ কোই আবু বকর নাহি মিলেগা কোই উমর নাহি মিলেগা কোই উসমান ওর আলী নাহি মিলেগা আজকে মুবশ্শারা নাহি মিলেগে তুমারে ইয়া তো ফিরৌন মিলেঙ্গে, নমরুদ মিলেঙ্গে, পরিন্দে মিলেঙ্গে, হমদর্দি করতে ওয়ালে ওর হুকুমত করতে ওয়ালে লোক নেই মিলেঙ্গে, ये तो मस्जिदों में बड़ा करते हैं। तो उन्होंने सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा इकराम रिज़वानुल्लाह अलैहिम मजबूरी रोजाना मुलाकातें करके मस्जिदों में लाकर के जोड़ते थे, एक एक को मस्जिद के फजाइल बयान करके और मस्जिदों में लाकर के जोड़ते थे, ईमान के मुजाकिरे होते थे। उसने ये ईमान बना था, ऐसा ईमान बना कि उन्होंने सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अगर मेरे बाद कोई नबी होता तो उमर होता, لوکانا بادی نے اس کے لکانا عمر، شیطان اس راستے سے گزرتے نہیں ہے جس راستے سے عمر گزر جاتے ہیں، ایسا قوی ایمان اور مضبوط ایمان ان حضرات کا بنا، اللہ ہم سب کو نصیب فرما دے، ایسا ایمان بنا۔ لیکن ایسے ایمان کے باوجود الایمان بین الخوف والرجاء، ایمان امید اور دین کے بیچ کی چیز کا نام ہے، اتنا بےچین رہا کرتے تھے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ، اتنا بےچین رہتے تھے، اے اللہ اگر تیرا کرم نہ ہوا تو عمر کی ہلاکت میں کوئی شبہ نہیں، ایسا ایمان رکھنے کے باوجود اتنا بھی بےچین۔ حضرت حذیفہ رضی اللہ تعالیٰ عنہ سے ایک مرتبہ فرمانے لگے کہ حذیفہ تمہیں اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے منافقین کی فہرست دی، ہم تم سے یہ نہیں کہتے کہ وہ اپنی سمجھ دے دو، اتنا ضرور چاہتے ہیں کہ حذیفہ کسی دن وہ فہرست لے کر کے آؤ منافقین کی اور ہمارے سامنے آ کر کے پڑھو، ہم دیکھنا چاہتے ہیں کہ منافقین کی اس فہرست میں کہیں پر عمر کا نام تو نہیں آ رہا ہے۔ ایسا کبھی ایمان رکھنے والے لوگ اپنے ایمان کے بارے میں اتنا فکر مند رہا کرتے، حقیقت یہ ہے کہ جس کے پاس جتنا بڑا سرمایہ ہوتا ہے وہ سرمایہ کے لیے اتنا ہی بے چین ہوتا ہے، وہ تو منافق ہوا کرتا ہے جسے اپنے ایمان کی کوئی فکر نہیں۔ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا ایمان مسجد میں حلقے قائم کر کے اور ایک ایک دعوت دے کر کے وہاں لا کر کے جوڑنا اور اللہ کی بڑائی اور تذکرے کرنا، اس سے ایمان بڑا۔ بہت حسن جائے صحابہ کرام رضی اللہ عنہم اجمعین مکر مدھے تو ایمانر محنت کری ایمان کے بنائے سن، کبر ایمان کشتار قربانی کری ایمان کے بنائے سن، جکن مدینہ منورہ گیسن بودھے سن جے شکن و محنت کری انہوں نے ایمان کے آرو بڑھائے سن ایبن آرو مضبوط کر سن، انتر ار انتستان ایمان کے بنانے جنو بودھے سن جے مسجد ار پریوش آشتن، مسجد ار مدھے ایمانی حلقہ بنائے تن، ایمانی تربیت ار درہ বলতে সেন যে ইমানে আলোচনার দ্বারা ওনাদের ইমানকে বাড়ানোর জন্য ওনারা মসজিদের তরবিয়তে মসজিদের মধ্যে আসতেন, বলতে সেন যে মসজিদের মধ্যে ইমানের হালকা বানাইতেন, ইমানে তরবিয়ত করতেন যাতে ইমান বাড়ে, বলতে সেন যে মসজিদ ইমান বানানোর জায়গা, মসজিদ আল্লাহর ঘর, বলতে সেন যে সমস্ত মসজিদ বাইতুল্লাহর বেদি, বাইতুল্লাহর মধ্যে যত রহমত নাজিল হয়, যত খায়ের নাজিল হয়, সমস্ত খায়ের দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে বন্টন হয় এবং ওই মসজিদের মধ্যে ওই সমস্ত মানুষই এই খায়ের আর রহমত গুলি পায় যারা মসজিদের মধ্যে আসে, মসজিদের মধ্যে সময় দেয়, মসজিদের মধ্যে নিজের ইমানকে বানাইবার জন্য মসজিদকে আমলের দ্বারা আবাদ করে। বলতেছেন যে মদিনার মধ্যে যখন সাহাবা ইকরাম আসছেন তো মদিনার মধ্যে মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে ইমানের ইমানি হালকা বানাইছেন, ইমানের ইমানি হালকার মধ্যে নিজেরা বসে ইমানি তরবিয়ত করতেন, ইমানি আলোচনা করতেন, আখেরাতের কথা আলোচনা করতেন, জান্নাত আর জাহান্নামের কথা আলোচনা করতেন এবং বাহিরে গাস্ত করে করে এক একজনকে মসজিদের পরিবেশে আনতেন, ওই ইমানি হালকার মধ্যে বসাইতেন। বলতেছেন যে বাহিরে গাস্ত করে করে এক একজনকে খোশামত করে করে এক একজনকে মসজিদের মসজিদের ফজায় শুনায় শুনায় মসজিদের ফজায় শুনায় এক একজনকে মসজিদে আনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিশেষ আমল ছিল। বলতেছেন যে এক একজন বড় বড় সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, কত বড় জলিলুল কদর সাহাবি, তিনি বাহিরে গাস্ত করতেছেন, বাহিরে মসজিদের ফজায় শুনাইতেছেন, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের মধ্যে রহমত নাজিল, মসজিদের মধ্যে রহমত আনার জায়গা, মসজিদের মধ্যে জিন্দগি বানানোর জায়গা, মসজিদ হয়েছে তরবিয়তের জায়গা, মসজিদ হয়েছে খায়ের নামার জায়গা। মসজিদের মধ্যে যখন কদম দিয়ে যাওয়া হবে, প্রত্যেকটা কদমে গুণ মাফ হবে, প্রত্যেকটা কদমে নেকি রাখা হবে, প্রত্যেকটা কদমে জান্নাতের দরজা বুলন হবে, এবং এই অবস্থা যে মসজিদের দিকে আসবে সে কাবের হজের স্বভাব পাইবে। এভাবে মসজিদের ফজাইল শুনাইতেন, এবং মসজিদের ফজাইল শুনাই এক একজনকে তৈয়ার করে করে মসজিদে আনতেন, ইমানি হালকার মধ্যে বসাইতেন, ইমানি হালকার মধ্যে বসাই ইমানি তরবিয়ত হইত। বলতেছেন যে ইমানকে মজবুত করার জন্য, আরো মজিদ ইমানকে বাড়ানোর জন্য মক্কার মেহনতের দ্বারা আমাদের ইমান ইমান ইমানদিগের মধ্যে বসছে, এই ইমানকে বাড়ানোর জন্য, অন্তরের অন্তঃস্থলে ইমানকে মজবুত করার জন্য মসজিদের এই মসজিদ আবাদের মেহনত, এবং মসজিদের মধ্যে ইমানের হালকার মধ্যে বসানো, ইমানের কথা শোনানো, জান্নাত আর জাহান্নামের কথা শোনানো, আখেরাতের কথা শোনানো, আল্লাহ পাকের বড়াই বরাতের কথা শোনানো। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের ইমানের তরবিয়তের জন্য মসজিদে ইমানের হালকার মধ্যে বসতেন, গাস্তে করে করে মসজিদে ইমানি হালকার মধ্যে আনতেন। ওনাদের ইমান এত মজবুত হয়েছে, এত মজবুত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমাদের ইমানের এই অবস্থা, আমাদের দিনের ইমানের এই অবস্থা, যদি আমাদের সামনে জান্নাত আর জাহান্নামকে আনা হয়, আমাদের সামনে নিয়ে আসা হয়, তবে আমাদের যর্রা পরিমাণ ইমান বাড়বে না। বলতেছেন যে না দেখার পরেও বলতেছেন যে এত মেহনত করছেন, এত মেহনত করছেন, এত মেহনত করছেন, ইমানের অবস্থা এমন হয়েছে যে না দেখার উপরে এত বিশ্বাস জমছে, বলতেছেন যে দেখার পরে আমাদের যর্রা পরিমাণ ইমান বাড়বে না। বলতেছেন যে ভাই এই ইমানের কাইফিয়তটা, এই ইমানের অবস্থা কেন হয়েছে? বলতেছেন যে ইমানের উপরে মেহনত করছেন, মসজিদের পরিবেশে সময় দিছেন, মসজিদের মধ্যে ইমানি হালকা বানাইছেন, ইমানি হালকার মধ্যে নিজেরা অবস্থেন। এক একজন সাহাবি গাস্ত করে করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি গাস্ত করে করে এক একজনকে মসজিদে আসছে আনছেন এবং ইমানি হালকা বসাইছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, তিনি বলতেছেন যে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, এরকম জলিলুল কদর সাহাবি, ওনারা বাহিরে গাস্ত করে করে মসজিদের মধ্যে আনতেন, ইমানি হালকা বসাইতেন, ইমানি তরবিয়তের মধ্যে ওনাদের ইমান এরকম মজবুত হয়েছে। বলতেছেন যে ভাই আমাদের জন্য ওই মেহনতেই, যেই মেহনত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করছেন। বলতেছেন যে আমরাও মসজিদের মধ্যে সময় দেওয়া, মসজিদের মধ্যে আমাদের সময় দেওয়া, মসজিদের মধ্যে ইমানি হালকা বানানো, ইমানি হালকার মধ্যে ইমানের কথা শুনে, ইমানের কথা বলে এক একজনের ইমানকে বাড়ানো, এবং বাহিরে কাস্ত করে করে এক একজনকে তৈয়ার করে মসজিদের পরিবেশে আনা, এই পবিত্র পরিবেশের মধ্যে আনা, এই আল্লাহর রহমতের পরিবেশের মধ্যে আনা। বলতেছেন যে একজন মসজিদের দিকে আসে, ফেরেশতারা তার পরে বিছাই দেয় এবং তাকে এত সম্মান করে, সমস্ত মাখলুক তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বলতেছেন যে ফজাইলগুলি শুনাই শুনাই এক একজনকে আমরা মসজিদের পরিবেশে আনব, মসজিদের মধ্যে ইমানি হালকার মধ্যে বসাবো, তালিমের হালকার মধ্যে বসাবো, যাতে তাদের ইমানি তরবিয়ত হয়, তাদের দিনের ইমানের অবস্থা উন্নতি হয়, তাদের দিনের মধ্যে ইমান মজবুত হয়। বলতেছেন যে ভাই ইমানি সিফাত তাদের মধ্যে আসে, ইমানি গুণ তাদের মধ্যে আসে, ইমান তো হয়েছে ভয় দিনের মধ্যে, আশাও দিনের মধ্যে। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিনের মধ্যে যেরকম আশা ছিল, এরকম ভয় ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভয়ের অবস্থা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভয়ের অবস্থা, কেমন নিজের ব্যাপারে ভয় করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আয় আল্লাহ, আপনি যদি আমার উপরে রহম না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, ওমরের কোন উপায় নাই, ওমর কিভাবে মাফ পাবে? বলতেছেন যে এমন ভয়। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এই, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইমানের অবস্থা কিরকম পর্যায়ে পৌঁছেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলতেছেন, আমার পরে যদি কোন নবী হইত, আল্লাহ ওমরকে নবী করে দুনিয়াতে পাঠাইতেন। বলতেছেন যে ভাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এই, শয়তান যখন কোন রাস্তা দিয়ে চলে, ওই রাস্তায় উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে শুরু করে, শয়তান ওই রাস্তা থেকে ভাগে, অন্য রাস্তাকে ধরতে থাকে, বলতেছেন যে ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা, এই অবস্থার পরেও ওনার এই ভয় আল্লাহকে, বলতেছেন যে আল্লাহ যদি মাফ না করেন ওমরের কি অবস্থা হবে, কেমন ভয় ছিল। একদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে হুযায়ফা, আপনার নিকটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের দৃষ্টি দিয়ে গেছেন। আমি এই কথা বলি না, আমি সমস্ত মুনাফিকদের অবস্থা জানতে চাই, আমার মুনাফিকদের অবস্থা জানার কোনো দরকার নাই, কিন্তু আমি আমার ব্যাপারে এত ভয়ে কাতর, না জানি আমার নাম ওই বৃষ্টির মধ্যে আছে, এই জন্য আপনি আমাকে বৃষ্টিটা পড়ে যদি শুনান তবে আমি জানতে পারব ওই বৃষ্টির মধ্যে ওমরের নাম আছে কি নাই। বলতেছেন যে ভাই কিরকম ভয়, এই ভয় দিলের মধ্যে পয়দা হয়েছে, আশাও দিলের মধ্যে পয়দা হয়েছে, ইমানের এরকম মজবুতির সাথে দিলের মধ্যে বসছে। বলতেছেন যে ভাই মক্কার মধ্যে তো কিরকম তরবিয়ত হয়েছে, কিরকম ইমানি শিক্ষা হয়েছে, তারপরে মদিনায় মুনাব্বারায় আসার পরে ওই ইমানকে বানানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কায়েম করছেন, মসজিদের মধ্যে সময়ের তরতিব বানাইছেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদের মধ্যে সময় দিয়ে, মসজিদের মধ্যে ইমানের হালকা বানাই, মসজিদের মধ্যে তালিমের হালকা বানাই, সেখানে ইমানকে বাড়াইছেন, সেখানে ইমানকে মজবুত করছেন, এক একজনকে খোশামত করে বাহির থেকে এই মসজিদের পরিবেশে আনছেন, তালিমের হালকা বসাইছেন, ইমানি হালকার মধ্যে বসাই ইমানকে বাড়াইছেন। বলতেছেন যে ভাই আমাদের জন্য ওই মসজিদের পরিবেশ, মসজিদকে আমাদের দ্বারা আবাদ করা, মসজিদের মধ্যে ইমানি হালকা বানানো, মসজিদের মধ্যে তালিমি হালকা বানানো, এক একজনকে খোশামত করে মসজিদে আনা, এটাও আমাদের আমলের মধ্যে, যাতে আমাদের ইমান মজবুত হয়, আমাদের ইমান শক্তিশালী হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে ইমানের তরবিয়ত হয়েছে, আমাদের ওইভাবে ইমানের তরবিয়ত হয়। দোস্ত আর বুজুর্গ, মসজিদ কে অন্দর ইমান কে হালকে কায়েম করকে আল্লাহ কি বড়াই ও কিবরিয়াই কে তজকিরে আর মুযাকিরে, ইয়ে হ্যায় ও তরিকা জো সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কি মেহনত কা তরিকা থা, আর ঈমান বনেগা উসি তরিকে পর জিস তরিকে পর সাহাবা নে মেহনত কি হ্যায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কা কৌল, ইস উম্মত কি ইসলাহ উসি তরিকে পর হোগি জিস তরিকে পর পহলো কি হুই হ্যায়, یعنی انہوں نے ایمان کی جس طریقے پر محنت کی ہے اسی طریقے پر محنت کرنے سے ایمان بنے گا۔ صحابہ کا ہر عمل حجت ہے، صحابہ نے دین کی ہر محنت اور اللہ کا ہر حکم اللہ کی چاہت کے مطابق پورا کیا ہے، ایسا پورا کیا ہے جیسے اللہ نے چاہا ہے۔ اسی وجہ سے انہوں نے کہا ستم نے فرمایا، میرے صحابہ ستاروں کی مانند ہیں، جس کسی کے پیچھے بھی چل پڑو گے نجات پا جاؤ گے، ان کے والے طریقے پر جب ہماری محنت آئے گی، چاہے وہ محنت صدیق اکبر کی ہو، فاروق اعظم کی ہو، عشرہ مبشرہ کی ہو، ایک ایک صحابی چھوٹا ہو یا بڑا، جب اس کے طریقے پر محنت آئے گی تو جس طرح سے اس کے زمانے میں ہدایت کے فیصلے اللہ نے کیے ہیں، آج کے زمانے میں اور قیامت تک اللہ ہدایت کے فیصلے فرمائیں گے۔ ابھی تو ہم محنت کو سیکھ رہے ہیں، ابھی تو ہماری محنت ابتدائی درجے میں ہے۔ حضور صلی اللہ علیہ وسلم نے اتنا مسجد سے جوڑا تھا، امت کو اتنا جوڑا تھا کہ مسجد صرف صحابہ کے نزدیک نماز پڑھنے ہی کی جگہ نہیں تھی، نماز تو فریضہ ادا ہو رہا تھا مسجد کے اندر، لیکن مسجد اللہ کا گھر، اور اللہ وہ اللہ ہے جس کے ہاتھ میں تمام تر مخلوق کی پیدا ہونے سے لے کے موت تک کی ساری ضروریات اس کے قبضہ قدرت کے اندر ہیں، اس اللہ کا گھر ہے۔ تو مسجد نماز پڑھنے کے ساتھ ساتھ اللہ رب العزت سے اپنے مسائل کا حل کرانا، یہ بھی مسجدوں کے اندر ہوا کرتا تھا۔ جو لوگ ہوتا ہے مسجد دوڑے، بچہ بیمار ہو گیا مسجد جا رہے ہو، کیا ہو گیا بچہ بیمار ہو گیا ہے مسجد جا رہے ہیں، جس اللہ نے بیماری دی ہے اسی اللہ سے شفا لینے جا رہے ہیں، قرضہ ہو گیا کوئی صورت ادا ہونے کی نہیں ہے، مسجد آ گئے۔ حضور صلی اللہ علیہ وسلم نے پوچھا کہہ رہے ابو اماما باہری کیا بات ہو گئی مسجد کے اندر، اے اللہ کے رسول اتنا قرضہ ہو گیا ہے کہ ہمارے اندر اس کے ادا کرنے کی طاقت نہیں ہے، یمن کے پہاڑوں کے برابر سونا۔ حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اچھا یہ دعا تمہیں یاد کراتے ہیں، یمن کے پہاڑوں کے برابر جو سونا ہے اتنا قرضہ، یہ دعا اس کا اہتمام کرو اللہ ادا کرا دیں گے۔ تو مسجدیں ہمارے تمام مسائل کا حل, بیماری کا, قرضے کا, بھوک کا, پیاس کا, ہر چیز کا. اللہ کا گھر ہے, اللہ اپنے گھر پہ آنے والوں کو محروم نہیں کیا کرتا. کوئی بڑا اس کے گھر پہ کوئی بھکاری پہنچ جائے وہ کبھی منع نہیں کیا کرتا, خالی ہاتھ واپس نہیں آتا. لہذا صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین جب کبھی کوئی مسئلہ ان کے سامنے آیا سیدھے اللہ کے گھر کی طرف گئے اور وہاں جا کر کے اللہ کے سامنے ہاتھ پھیلایا. کانو یستفیضون برکاتین من خزائنہ سبحانہ وتعالی, یہ وہ لوگ ہیں جو دونوں رکعت نماز کے ذریعے سے اپنے مسائل حل کرا دیا کرتے تھے. مانگا اللہ سے, مسئلہ حل ہوا جس وقت جو مانگا. اگر صحرا کے اندر پھنس گئے, پیاس کی وجہ سے دم ٹوٹنے لگے, حضرموت کا میدان اور حضرت رضی اللہ تعالی عنہ امیر لشکر کو اتار دو, اتر گئے پیاس کی وجہ سے گر گر کر کے بے ہوش ہونے لگے. آئے خطبہ دیا, کیا ہم اللہ کے راستے میں رہے ہیں؟ سب نے کہا بے شک اللہ کے راستے میں. حضور صلی اللہ علیہ وسلم نے جو اللہ کی مدد بیان کی ہے کیا صحیح نہیں ہے؟ بالکل صحیح ہے. پھر کاہے گھبرا رہے ہو؟ ہمارے نبی نے ہمیں اللہ کے خزانوں سے لینے کا طریقہ بتایا ہے, نمازوں کے ذریعے سے وسطین ہوگی صبر و سلام, نماز پڑھو. جیسے حضور صلی اللہ علیہ وسلم نے نماز پڑھی, جس دن ہماری دو رکعت نماز حضور صلی اللہ علیہ وسلم کے نماز کے مشاورے ہو جائے گی, رکوع میں, سجدے میں, قیام میں, قعدے میں, قومے میں, جلسے میں, جس دن دو رکعت نماز حضور صلی اللہ علیہ وسلم کے نماز کے مشاورے ہو جائے گی, اس دن خدا کی قسم 1400 سال پہلے حضور صلی اللہ علیہ وسلم کی نماز کی بنیاد پر اللہ کی طرف سے جو مدد نازل ہوئی ہے وہ ساری کی ساری آج کے زمانے میں قیامت تک کے لیے نازل ہوں. حضور صلی اللہ علیہ وسلم نے اللہ سے جو مدد نازل کرائی ہے وہ صرف اپنے زمانے کے لیے نہیں بلکہ قیامت تک اپنی امت کے لیے نازل کرائی ہے. اس طریقے پر آؤ تو کہیں رہنے کی ضرورت نہیں. صحابہ کرام اس حضرموت کے میدان میں پھل گئے, دو رکعت نماز پڑھی. حضرت اللہ حضرمی رضی اللہ تعالیٰ عنہ فرمایا دو رکعت نماز تیمم کر لو, پانی نہیں ہے تیمم کرو. چنانچہ تیمم کیا اور نماز پڑھی, مانگا اللہ سے دعا کے لیے ہاتھ پھیلائے. صحابہ خود فرماتے ہیں ہم نے اپنے ہاتھ اس وقت تک چہرے پہ نہیں پھیرے جب تک کہ زمین پھٹ کر کے پانی کے ابلنے کی آواز نہیں سنی ہے. اور جب پانی کے ابلنے کی آواز سنی ہے تو ہماری زبانوں پر تھا ہذا ہی نصر من اللہ, یہ ہے اللہ کی وہ مدد جس کا اللہ کے رسول جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ہم سے وعدہ کیا ہے. اس لیے دوستوں اور بزرگوں, ہمیں ہمارے نبی صلی اللہ علیہ وسلم نے اللہ کے غیر کا محتاج نہیں بنایا ہے. اس کائنات میں اگر ہم محتاج ہیں کسی کے تو صرف اور صرف اپنے اللہ کے محتاج, کسی دوسرے کے محتاج نہیں ہے. اس ایمان پر اٹھایا اور اس لیے مسجدوں سے جوڑا کہ ہماری امت ہر مسئلے کو اللہ کے سامنے رکھ کر کے اپنی ضرورتیں پوری کرائے. بہت سنجے بھائی, ہمارا محنت کرے ہمارے ایمان کے بنانوں جن مسجد سمے دبا مسجد ایمان ہلکا بنانو, ওই ইমানের হালকার মধ্যে নিজের ইমানকে মজবুত করা, আল্লাহর বড়াই বড়ত্বের আলোচনা করা, আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা এবং আল্লাহ জান্নাত আর জাহান্নামের আলোচনা করি, বলতেছেন যে আখিরাতের আলোচনা করি এবং দুনিয়ার মধ্যে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ পাকের মুখাপেক্ষি, বলতেছেন যে আল্লাহর বড়াই বড়ত্বের কথা যত বেশি আলোচনা করব আমাদের ইমান মজবুত হবে. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেরকম নিজের ইমানকে বানানোর জন্য, নিজের ইমানকে মজবুত করার জন্য মসজিদকে সময় দিচ্ছেন, মসজিদের মধ্যে ইমানই তরবিয়ত হয়েছে, ইমান ওনাদের বাড়ছে, ইমানই হালকা বানাইছেন, সেখানে সময় দিচ্ছেন, ইমানই আলোচনা করছেন, বাহির থেকে এক একজনকে খোশামত করে ইমানই হালকার মধ্যে আনছেন, ইমানের মেহনত করছেন, তো আল্লাহ ওনাদের ইমানকে বানাই দিচ্ছেন. বলতেছেন যে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক একটা আদা, এক একটা আমল, এক একটা মেহনত কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা, কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য হেদায়তের রাস্তা, কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য তরিকা। যখন উম্মত ওই রাস্তায় মেহনত করবে, ওইভাবে মেহনত করবে, তো আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদের যেরকম ইমানকে বানাই দিছেন, সাহাবাদের ইমানকে মজবুত করে দিছেন, আল্লাহ জাল্লা শানুহু মেহনতকারীদের ইমানকে ওইভাবে মজবুত করবেন। বলতেছেন যে আমরাও যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো ইমানি মেহনতের মেহনতের মধ্যে লাগি, ওই তরিকায় ইমানি মেহনত করে, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের ইমানকেও বানাই দিবেন। এজন্য মসজিদকে সময় দেওয়া, মসজিদের মধ্যে ইমানি হালকা বানানো, ইমানি মেহনত করা, এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই কথাটা বলছেন, এই উম্মতের শেষ অংশের সুধার, এই উম্মতের শেষ অংশের পরিবর্তন, ইসলাহ এবং সংশোধন ওই তরিকায় হবে যেই তরিকায় প্রথম যুগের মানুষের পরিবর্তন হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের পরিবর্তন হয়েছে, ওই তরিকায় এই উম্মতের একবারই শেষ অংশেরও পরিবর্তন হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেইভাবে ইমান বানানোর জন্য মেহনত করছেন, এক একটা আদা, এক একটা আমল, এক একটা মেহনত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জন্য, আজমাইনের কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নমুনা, সমস্ত উম্মতের জন্য তরিকা, সমস্ত উম্মতের জন্য হেদায়তের রাস্তা। বলতেছেন যে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কেমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ ফরমাইছেন যে আমার সাহাবাদের প্রত্যেকটা সাহাবি নক্ষত্রের মতো, যেই কোন সাহাবির অনুকরণ অনুসরণ করবে সে হেদায়ত পেয়ে যাবে। বলতেছেন যে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দগি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মেহনত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তরিকা এবং আদা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মেহনত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মেহনতের তরিকা, সমস্ত মানুষের জন্য জিন্দগির তরিকা, সমস্ত মানুষের জন্য ইত্তেবায়ের তরিকা, সমস্ত মানুষের জন্য মেহনতের তরিকা। এজন্য বলতেছেন যে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে শুধু নামাজ পড়ার জন্য আসতেন না, যে ফরজ নামাজ আদায় করে মসজিদ থেকে চলে গেছেন, আর মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। না না মেরে মোহতারাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদকে সময় দিতেন, নিজের ইমান বানানোর জন্য সময় দিতেন, নিজের ইমান বানানোর জন্য সময় দিতেন। যখনই কোনো দরকার হইত, যখনই কোনো জরুরত সামনে আসত, সমস্ত মাসায়েলের হাল আল্লাহ জাল্লা শানুহু মসজিদের রাস্তায় রাখতেন, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসতেন এবং নিজের জরুরতের জন্য নামাজ আদায় করতেন, আল্লাহর নিকটে চাইতেন, আল্লাহ জাল্লা শানুহু ওনাদের এক একটা মাসআলাকে, এক একটা সমস্যাকে সমাধান করে দিতেন। যত কঠিন সমস্যাই হোক না কেন, ওনারা মসজিদের দিকে আসতেন, অসুস্থ হয়েছে মসজিদে আসতেন, আল্লাহর নিকটে চাইতেন, আয় আল্লাহ আপনিই অসুস্থতা দিছেন, আপনিই সুস্থ করার মালিক, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কাহার কাহারও হাতে সুস্থতা নাই, একমাত্র আপনার হাতে সুস্থতা, আপনিই সুস্থ করতে পারেন, আপনিই সুস্থ করবেন, দুনিয়ার কোনো মানুষ সুস্থ করতে পারবে না। বলতেছেন যে এইভাবে আল্লাহর নিকটে চাইতেন, আল্লাহ জাল্লা শানুহু ওনাদের সমস্যাকে সমাধান করতেন। বলতেছেন যে যখন কোন জরুরত সামনে আসত, কোন কর্জা, কোন এরকম করজ সামনে তো করজে পড়ে যাইতেন, তখন ওনারা মসজিদে আসি আল্লাহর নিকটে চাইতেন, আল্লাহ ওনাদের করজকে পুরা করতে পারেন, আর কোন কেহ করজকে পুরা করতে পারেন না। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে দেখলেন, জিজ্ঞাসা করলেন যে হে আবু উমামা, তুমি কেন মসজিদে আসছো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কর্জায় পড়ে গেছি, কর্জা আদায়ের তো কোনো ব্যবস্থা নাই, আমার ব্যবস্থা নাই, এজন্য মসজিদে আসছি আল্লাহর নিকটে চাওয়ার জন্য, নামাজ পড়ি আল্লাহর নিকটে চাইব, আল্লাহ আমার করজ পুরা করতে পারবেন, আর কোন শক্তি আছে আমার করজ পুরা করতে পারে, এজন্য আল্লাহর নিকটে ফেরার জন্য, আল্লাহর নিকটে চাওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসছি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু উমামা, আমি তোমাকে একটা দোয়া শিখাই দিব, ওই দোয়াটা পড়বে তুমি, যদি ইয়ামনের পাহাড়ের সম পরিমাণ কর্জা হয়, আল্লাহ সমস্ত কর্জকে পরিশোধ করে দেবে। বলতেছেন যে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদের সাথে এরকম সম্পর্ক ছিল, মসজিদের সাথে এরকম আশা দেওয়া ছিল, মসজিদকে সময় দেওয়া ছিল, সময় দিতেন, ইমান বানানোর জন্য, ইমানকে মজবুত করার জন্য মসজিদে হালকা বানাইতেন, বাহিরে গাস্ত করে করে ওই মসজিদের পরিবেশে আনতেন, মসজিদের মধ্যে ইমান বানানোর জন্য মেহনত হইত, মসজিদ ওনাদের মাসাইল হল হওয়ার জায়গা ছিল, নামাজ ওনাদের জন্য মাসাইল হল হওয়ার জায়গা ছিল, আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে নামাজ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই নামাজকে পড়ে আল্লাহর নিকটে চাইতেন, কঠিন কঠিন সমস্যা আল্লাহ সমাধান করে দিতেন। বলতেছেন যে ভাই হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু হযরামাউতের ময়দানের মধ্যে বলতেছেন যে পিপাসার কারণে সবাই খুব পিপাসায় পিপাসুক্ত হয়ে গেছে, ওনারা ময়দানের মধ্যে অবতরণ করছেন, সেখানে পিপাসায় কাতর হয়ে গেছেন। হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিছেন, আমাদেরকে শিক্ষা দিছেন, আমাদেরকে নামাজ শিখাইছেন, আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা শিখাইছেন, আমরা তো আল্লাহর নিকটে না ওই নামাজ পড়ে যেই নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিছেন, ওই নামাজ পড়ে আল্লাহর নিকটে চাইব, তো আল্লাহ খাজানা থেকে আমাদের জরুরতকে পুরা করবেন। বলতেছেন যে এই কঠিন সময়ের মধ্যে, এই কঠিন মরুভূমির মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই নামাজ, যেই নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছিলেন, ওই নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া করতেছিলেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলেন যে আমরা হাত তখনো মানে মুখে ফিরাই নাই যতক্ষণ পর্যন্ত জমিন ফাটে, জমিন থেকে পানি বাহির হওয়ার আওয়াজ না শুনলাম। বলতেছেন যে আল্লাহ এইভাবে ওনাদের জরুরতকে পুরা করছেন, ওনাদের সমস্যাকে সমাধান করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এতিম ছাড়ি যান নাই, এই উম্মতের জন্য মেহনত রাখি গেছেন, এই উম্মতের জন্য তালিম দিয়া গেছেন, এই উম্মতকে শিক্ষা দিয়া গেছেন। এই উম্মত যখন ওই তালিমের সাথে চলবে, ওই শিক্ষার সাথে চলবে, ইমানকে মেহনত করে ইমান বানাবে, ইমানের মেহনত করবে, মসজিদে মসজিদকে ইমানের ইমানের হালকা বানাবে, এবং তালিমের দ্বারা বলতেছেন যে মসজিদের মধ্যে ওই ইমানি পরিবেশের মধ্যে নিজের ইমানকে বানাবে, ওই নামাজ বানাবে যেই নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইছিলেন। বলতেছেন যে যখন আমরা মেহনত করে ওই ইমানকে বানাবো এবং ওই নামাজকে বানাবো, ওইভাবে নামাজ পড়ব যেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইছেন, সমস্ত মখলুক থেকে দিল কাটে যাওয়া, আল্লাহর সাথে দিল জুড়ে যাওয়া, এই কাইফিয়তের সাথে যখন নামাজ পড়ে আল্লাহর নিকটে চাইবে, তিনি কসম খাই বলতেছেন যে ওই আল্লাহ যেইভাবে সাহাবাদের জরুরতকে, কঠিন কঠিন জরুরতকে পুরা করছেন কুদরতের দ্বারা, নিজের খাজানা থেকে পুরা করছেন, ওই আল্লাহ ওই শক্তির সাথে, ওই ওয়াদার সাথে এখনো আছেন। ওই আল্লাহ যেইভাবে সাহাবাদের জরুরতকে পুরা করছেন, ওই আল্লাহ কেয়ামত পর্যন্ত এক একজন মানুষের জরুরতকে ওই কুদরতের দ্বারা পুরা করবেন। বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিছেন সাহাবাদেরকে, সাহাবায়ে কেরাম তালিম, সাহাবায়ে কেরামের শিক্ষা, সাহাবায়ে কেরামের মেহনত, যখন আমরা আমাদের জিন্দগির মেহনত বানাবো, আমাদের জিন্দগির তালিম বানাবো, আমাদের জিন্দগির শিক্ষা বানাবো, আমাদের জিন্দগির মেহনত বানাবো, আমাদের জিন্দগির তরিকা বানাবো, আমরা ওই আখলাক শিখবো, ওই তরিকা শিখবো, ওই জিন্দগি শিখবো, ওই নামাজ শিখবো, ওই ইমানকে শিখবো, আল্লাহ জাল্লা শানহু কিয়ামত পর্যন্ত সমস্ত মাসাইলের হল ওইভাবে করবেন যেইভাবে সাহাবাদেরকে করছেন। এজন্য বলতেছেন যে ভাই আমাদের আমাদের জিন্দগি, আমাদের জিন্দগি ওই মেহনতের জন্য যেই মেহনত সাহাবায়ে কেরাম করছেন, আমাদের জিন্দগি ওই তালিমের জন্য যেই তালিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দগি ছিল। বলতেছেন যে ভাই এজন্য আমাদের জিন্দগির সময় বড় দামি সময়, ইমানের জন্য মেহনতের জন্য সময় দেওয়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তালিমে আমাদের সময় দেওয়া, শিক্ষার মধ্যে আমাদের সময় দেওয়া, তো আল্লাহ আমাদের জিন্দগিও ওরকম বানাই দিবেন। বলতেছেন যে দিল থেকে সমস্ত মখলুকের আস্থা আর বিশ্বাস বাহির করে দিবেন, দিলের মধ্যে আল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর জাতের ইয়াকিন এবং আল্লাহ পাকের উপর আস্থা আর বিশ্বাস এরকম জানাই দিবেন। বলতেছেন যে আল্লাহ পাক এত রহমান, এত রহিম, এত করিম, এত দয়ালু, সমস্ত মায়েদের দিনের মধ্যে যত মহাব্বত, এর চেয়ে অনেক বেশি মহাব্বত আল্লাহ পাকের এক একজন বান্দার জন্য। ওই আল্লাহর দিকে যখন মানুষ ফিরে, ওই আল্লাহর থেকে যখন মানুষ চায়, সমস্ত মখলুক থেকে দিনের মধ্যে নৈরাশ্যতা আনি আল্লাহর নিকটে চায়, তো আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা ওই মানুষের জরুরতকে পুরা করে। দোস্তো, মসজিদে সিফ পাঁচ ওক্ত কি নমাজ হি কে লিয়ে নেই তো থি আল্লাহ কি ইবাদত, পাঁচ ওক্ত কি নমাজ তো পড়নি হি থি, লেকিন মসজিদে চৌবিশ ঘন্টে আমালে দাওয়াত সে আবাদ, আর ইসকে সাথ হি সাথ আপনে তমাম তর মসাইল কে হল কে লিয়ে মসজিদো কি তরফ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম মজমাইন রুখ করতে থে। কোই ভি জরুরত আয়ে, কেসি ভি পরিশানি আয়ে, মেনে অর্জ কিয়া নাই কি বচ্চা বিমার হুয়া চলে গয়ে, ভুখ লগি চলে গয়ে। হজরত উমর রাজি আল্লাহ তাআলা আনহু কে জমানে মে তাহিব পড়া থা, হাজারো আদমি দস্তরখান পে খানা খা রহা থা, কয়েক দূর নাই হুয়া। জব হর সূরত সে আজিজ আ গয়ে তো হজরত উমর রাজি আল্লাহ তাআলা আনহু নে মিস্র কে গভর্নর কো খত লিখা, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে শহর ওয়ালে পাকে কে অন্দর ওর কয়েদ কে অন্দর মুবতলা হে, তুমসে ইতনা ভি নাই হুয়া কি আজ তুমসে ইন্তজাম করো, গল্লা ভেজো। উনহোনে জবাব মে লিখা কি আমিরুল মুমিনিন হামে মালুম নাই থা, আব জব মালুম হো গয়া হে তো ইতনা বড়া লশ্কর ভেজেঙ্গে কি জিসকা পহলা ওক মদিনে মে হোগা ওর আখরি মিস্র মে হোগা। ভেজা উনহোনে ইতনা বড়া লশ্কর, সারা লশ্কর তসলিম হো গয়া মদিনে মুনাওয়ারা কে অন্দর, লেকিন কয়েদ খতম নাই হুয়া, ফির ভি জারি রহা। এক সাহাবি কে হিসে মে বকরি আই, উনহোনে বকরি কো জিবা কিয়া তো উস বকরি কে অন্দর সে সিওয়ায় হাড্ডি চামড়া ওর খুন কে গোশত রাম কি কোই চিজ নাই। জব ইয়ে সুরত উনহোনে দেখি হামারা ইয়ে হাল, তো উনকে চিখ নিকল গই, ওয়া মুহাম্মাদা, হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপ নহীঁ হ্যায় হামারে দরমিয়ান মে, তো ইয়ে দিন আ গয়ে হামারে উপর কি হামারা রিস্ক জানোয়ার কে অন্দর সে ধোকা দিয়া গয়া হ্যায়, রো লে আঁখো সে আঁসু উবর পড়ে, রোতে রোতে সো গয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি খোয়াব মে জিয়ারত হুই, ফরমায়া যাও উমর কে পাস মেরা সালাম কো, ও কহো উমর হাম তুমে কলমন সমঝতে থে, ক্যা হো গয়া তুমকো, আঁখ খুলি বরফ আগে দৌড় কে গয়ে ওর কা যা করকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কাসিদ কো জবাব করো। হযরত উমর দঙ্গে পর অন্দর সে ভাগে, কেসে হো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কাসিদ, কাহাঁ সে আয়ে হো, ক্যা কিসসা আয়ে। উনহোনে বতায়া কি বকরি আয়ি থি হামারে হিসসে মে, জিবা কিয়া তো সিওয়ায় হাড্ডি চামড়ে খুন কে কুছ নাই নিকলা, বে ইখতিয়ার হামারে মুহ সে আহ নিকল গই, হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হমে ইয়ে দিন দেখনে পড় রে, আগর আপ ফুটে তো আজ হমে ইয়ে দিন দেখনে না পড়তে। রোনে লগে, আঁখ লগ গই, খোয়াব মে জিয়ারত হুই, ফরমায়া যাও উমর সে মেরা সালাম কহো, আর কহো উমর ক্যা হো গয়া হে তুমে, হম তো তুমে বড়া কলমন সমঝতে থে। হযরত উমর কাঁপ গয়ে আর পুছা, সাহাব আসে বতাও ও কৌন সি কমি উমর কে অন্দর ওয়াকে হুই হে জো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমানে মে নাই থি। অজীব হাল থা, এক সাহাবি খড়ে হুয়ে উনহোনে কাহা, হাম জানতে হ্যায় জো কমি ওয়াকে হুই হে আমিরুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি উম্মত কো মসজিদো সে জোড়া থা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে তালিম দি থি কি আপনি হর জরুরত কে ওয়াক্ত মসজিদ কি তরফ যাও, আল্লাহ সে মাঙ্গো, মসলে আল্লাহ সে হল করাও। খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ভুখ লগি, কিসি সাহাবি কো আগর বতা দেতে তো খানো কে ঢের লগ জাতে, কিসি কে উপর দায়ের নাই কিয়া, সিধে মসজিদ গয়ে হ্যায় আর ওয়া নামাজ পড় কর কে আল্লাহ সে মাঙ্গা হ্যায় কি আল্লাহ ভুখ লগি হ্যায় হমে খানা দে দে, কিসি তে জাহির নাই কিয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা খুদ ভি মামুল মসজিদো সে কি তরফ জানে কা, আর উম্মত কো ভি সিখায়া মসজিদো সে জোড়া। আমিরুল মুমিনিন তুমারি জিন্দগি কে অন্দর ফর্ক লে আয়া হ্যায়, আজ জব আল্লাহ নে তুমারে উপর এক হাল ডালা হ্যায় তো তুমনে মসজিদ কা রুখ করনে কে বজায়ে আল্লাহ কে সামনে হাত ফটানে কে বজায়ে আমিরুল মুমিনিন তুমনে মখলুক কে সামনে ভীখ কে লিয়ে হাত ফেলায়া হ্যায়, আপনে জেসে ইনসান কে লিয়ে হাত ফেলায়ে, ইয়ে হ্যায় ও কমি জো তুমারে অন্দর আয়ি হ্যায়। বহুত রোয়ে হযরত উমর, সুবহ চলো এলান কিয়া, সব মদিনে কে বাহার চলেঙ্গে, বচ্চে বুড়ে জানোয়ার ننگے پیر ننگے سر چلے جا رہے ہیں. استسقا کی نماز پڑھی گئی میدان میں مدینے کے باہر, اور اس کے بعد جب دعا کے لیے ہاتھ اٹھائے ہیں خطبہ دینے کے بعد, حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ سارا مجمع چیخے مار رہا تھا, اللہم انا نستغفرک و نستغفرک, اے اللہ قصور اور غلطی عمر سے ہوئی ہے اس کی سزا سارے مدینے والوں کو نہ دے, یہ بے قصور ہے, پیاسے ہیں اللہ انہیں پانی دے دے, حضور کے گھر والے مدینے کی زمین یہ جانور یہ سب پیاسے ہیں, اے اللہ ان کے اوپر کرم فرما کر کے پانی دے دے. اتنا روئے ہیں پورا مجمع, اتنا چیخا ہے کہ آسمان سے کہ اوپر بادلوں کے ٹکڑے نظر آئے, اور ان بادلوں کے ٹکڑوں میں سے آواز آ رہی تھی, اور تم نے اللہ سے مدد مانگی, اللہ نے تمہارے لیے مدد دی. اتنا پانی برتا ہے کہ سارا مدینہ جل تھل ہو گیا اور سارا قحط دور ہو گیا. تو دوستو ہمیں ہمارے نبی صلی اللہ علیہ وسلم نے اللہ سے جوڑا تھا, مسجدوں سے جوڑا تھا, بھکاری کسی کا نہیں بنایا تھا, ہم یہود و نصارا کے بھکاری نہیں, دنیا کے کسی انسان کے بھکاری نہیں, یہ سب خود محتاج ہے. ہمیں ہمارے نبی نے محتاجوں کا محتاج نہیں بنایا تھا بلکہ غنی کا محتاج بنایا تھا, اور غنی اس کائنات میں صرف اللہ کی ذات ہے. یا ایھا الناس انتم الفقراء الی اللہ واللہ هو الغنی الحمید, اللہ کا محتاج بنایا, غنی کا محتاج بنایا. دنیا کے اندر ہم اللہ کے علاوہ کسی کے محتاج نہیں. وہ محنت دی کہ جس محنت کے اوپر کھڑے ہو کر کے اور محنت کرنے کی وجہ نتیجے میں ہم اس مقام پر تھے جہاں سے ہم بھیک نہیں مانگتے بلکہ بھیک دیا کرتے تھے, اور وہ منتظر تھی کہ ہمیں ہم سے بھیک مانگنے کی, ان کے مسائل حل ہوتے تھے, عزتوں کی بھیک, کامیابی کی بھیک, سرمندی کی بھیک ہم سے ملا کرتے تھے. آج ان کا والا طریقہ جب ہماری زندگی سے نکل گیا, ہم مسجدوں سے جڑنے کے بجائے وزیروں اور منسٹروں سے جڑنے لگے, مالداروں سے جڑنے لگے, یہود و نصارا کے سامنے جڑنے لگے, ان کے سامنے جا کے ہاتھ پھیلانے لگے. نتیجہ یہ تھا کہ جب بھکاریوں سے جڑے ہو تو بھکاری بنیں گے, اور غنی سے جڑتے تو غنی بنیں گے. اس لیے اللہ ہم سب کو معاف فرمائے. دوستو ہم سب توبہ کریں, آج کے اتنے بڑے مجمع میں اللہ سے عیب کرے کہ اللہ آج تک قصور ہی قصور ہوا ہے, اپنے کرم سے معاف فرما دے, اور آئندہ کے لیے طے کریں کہ اب زندگی کا ایک ایک لمحہ, دن کا ہو رات کا ہو, ہمارے جسم کے اندر لگے ہوئے دوڑنے والے خون کا ایک ایک قطرہ, ہماری ایک ایک سانس 100% اللہ رب العزت کے دین کی محنت کے لیے اور اس کی خاطر قربانیاں دینے کے لیے اب طے کریں کہ اب جو کچھ بھی ہے سب اللہ کے دین کے لیے لگانا ہے. سارا مجمع بیٹھا رہے, خطے کی جماعتیں تشکیل والی وہ تشکیلیں کریں, کھڑے وہ ہوں جو ارادے کریں کہ ہم 5 مہینے 4 مہینے اللہ کے راستے میں ہر سال نکل کر کے اللہ کے دین کی محنت اتنی کریں گے یا تو اللہ کا دین زندہ ہو جائے یا محنت کرتے کرتے ہم ہی اس دنیا سے رخصت ہو جائے. اللہ اس کے لیے ہم سب کو قبول فرمائے. تو بہت حسن کے بھائی حضور صلی اللہ علیہ وسلم امت کے مسجدر ساتھ جڑسن, مسجدر ساتھ سمپرکت کرسن, امت کے مسجدر محنت ساتھ جڑسن. حضور صلی اللہ علیہ وسلم مدینہ منورہ تے صحابہ کرام رضی اللہ عنہم اجمعین کے مسجدر ساتھ جڑسن, صحابہ کرام رضی اللہ عنہم اجمعین 24 ঘন্টা আমলের দ্বারা মেহনতের দ্বারা মসজিদকে আবাদ করছেন, মসজিদে সময় দিতেন, 24 ঘন্টা আমলের দ্বারা মেহনতের দ্বারা মসজিদকে আবাদ করছেন. তিনি বলতেছেন যে ভাই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া এটাই শুধু মসজিদের কাম না, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, আদায় তো মসজিদের মধ্যে করবই, আমাদের তো করতে হবেই, কিন্তু শুধু এতটুকুই মসজিদের হক না, এতটুকুর জন্যই মসজিদ না, মসজিদ তো হয়েছে এই উম্মতের সমস্ত জরুরত পুরা হওয়ার, সমস্ত মাসাইল হল হওয়ার জায়গা, এবং মসজিদ মেহনত করে নিজের ইমানকে বানানোর জায়গা, মসজিদ মেহনত করে মেরে মোহতারম নিজের ইমানকে বানানো, নিজের ইমানকে মজবুত করা, নিজের ইমানকে বাড়ানোর জায়গা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদকে চব্বিশ ঘন্টা মেহনত করে আবাদ করছেন, মসজিদকে আমলের দ্বারা আবাদ করছেন, মসজিদের মধ্যে ইমানের হালকা হয়েছে, মসজিদের মধ্যে তাজিমের হালকা চলত, মসজিদের মধ্যে ইমানের হালকা চলত, মসজিদ চব্বিশ ঘন্টা আমলের দ্বারা আবাদ ছিল, বাহির থেকে মেহনত করে করে এক একজনকে মসজিদে আনতেন, ইমানই হালকায় বসাইতেন, ইমানই আলোচনা হইত, ইমান মজবুত হইত। বলতেছেন যে ভাই, ইমান বানানোর মসজিদ চব্বিশ ঘন্টা মেহনতের দ্বারা আমাদের দ্বারা আবাদ করার জায়গা মসজিদ, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই মসজিদের হক শেষ হইল না, মসজিদ তো চব্বিশ ঘন্টা আমাদের দ্বারা মেহনতের দ্বারা আবাদ করে মসজিদকে আবাদ করা এবং নিজের ইমানকে বানানো, নিজের আমলকে সুন্দর করা, নিজের জিন্দগি বানানো এবং নিজের সমস্ত মাসাইলকে হল করা, সমস্ত সমস্যাকে সমাধানের জন্য মসজিদ আল্লাহ এই উম্মতের জন্য দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে উম্মতকে জুড়ছেন, মসজিদের মসজিদেই সাহাবায়ে কেরাম নিজের মাসাইলের হলের জন্য মসজিদে আসতেন, সমস্যার সমাধানের জন্য মসজিদে আসতেন, তাহারও ভোগ লাগত মসজিদে আসতেন, তাহারও মানে পর্দা হইত মসজিদে আসতেন, তাহারও অসুস্থতা এই অসুস্থতা আল্লাহর কাছে দূর করার জন্য, আল্লাহর থেকে দূর করার জন্য মসজিদে আসতেন, সমস্যার সমাধানের জন্য মসজিদে আসতেন। মসজিদ ওনাদের ওনাদের মেহনতের জায়গা ছিল, মসজিদ চব্বিশ ঘন্টা আমলের দ্বারা আবাদ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের জুড়ছেন আর এই উম্মত যখন মসজিদের সাথে জোড়া ছিলেন এবং মসজিদকে সময় দিয়েছিলেন, মসজিদ চব্বিশ ঘন্টা আবাদ ছিল, আল্লাহ জাল্লা শানহু এই উম্মতের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক একটা কঠিন কঠিন সমস্যাকে সমাধান করছেন, এক একটা কঠিন কঠিন মাসলাকে হল করছেন এবং চব্বিশ ঘন্টা আমলের দ্বারা আবাদের কারণে ওনাদের ইমান কেরকম মজবুত হয়েছে, ওনাদের আমল কেরকম সুন্দর হয়েছে। বলতেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক সময় অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে লম্বা দস্তরখান ছিল, সবাই আসতেন খানা খাইতেন, এক সময় দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষের মধ্যে মদিনাবাসী ভোকে কাতর, মদিনার মধ্যে অভাব দেখা দিল, মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মিশরে চিঠি লিখলেন, হে মিশরের গভর্নর, আপনি মদিনাবাসীদের জন্য সামান পাঠান, মদিনাবাসীদের জন্য খানা পাঠান। মদিনাবাসী ভোকে কাতর, মদিনায় অভাবে তারা কাতর। বলতেছেন যে যখন চিঠি গেল তো সেখানের গভর্নর তিনি বললেন যে আমি তো জানি না মদিনার যে এই অবস্থা, মদিনার মধ্যে এত বেশি আমি সামান পাঠাইব, এত বেশি শস্য পাঠাইব, এত বেশি সামান পাঠাইব, এক ওট মদিনার মধ্যে পৌঁছবে, আরো পথ মিশরের মধ্যে থাকবে, এত বড় পরিমাণ পাঠাইব। কিন্তু পাঠানো হয়েছে, তারপরেও মদিনার অভাব দূর হইতেছে না, মদিনার মধ্যে অভাবই অভাব চলতেছে, মদিনার মধ্যে দুর্ভিক্ষই দুর্ভিক্ষ চলতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন সামান আসলো এগুলি বন্টন করে দিলেন, এক সাহাবির ভাগে একটা বকরি পড়ছে, বকরিকে জবাই করছেন, জবাই করার পরে যখন খাল ছিঁড়া হয়েছে তো শুধু হাড্ডি এবং রক্ত আর খাল ছাড়া এক টুকরা গোস্ত নাই। ওই সাহাবি চিৎকার দিয়া বললেন যে হায়, আমাদের রিজিক জানোয়ারের থেকেও আল্লাহ উঠাই নিয়ে গেছে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কোথায় গেল, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কোথায় গেল, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এত তাড়াতাড়ি হারায় ফেললাম, এইভাবে হায় হায় করতে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কোথায় গেল। এই কথা বলতে বলতে ওনার ঘুম আসে গেল, ঘুমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামানা আমরা এত তাড়াতাড়ি হারাই ফেলব তো আমি ধারণা করি নাই, মুসলমানদের এই অবস্থা, মদিনাবাসীদের এই অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আমার পয়গাম শুনাই দাও, ওমরকে আমার বাণী শুনাই দাও, আমি ওমরকে তো বড় বুদ্ধিমান মনে করছিলাম, আমার পয়গাম ওমরকে শুনাই দাও। তারপরে উনি জাগে গেলেন, জাগে যাওয়ার পরে তাড়াতাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসেদের কথা শুনেন, দূতের কথা শুনেন, পাঠানো ব্যক্তির কথা শুনেন। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেমন কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, বলো কি হয়েছে। তিনি বললেন যে আমি আমার এই অবস্থা হয়েছে, বকরি আমার ভাগে আসছে, জবাই করার পরে এই অবস্থা হয়েছে, আমি হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কোথায় গেল। বলতেছেন যে যখন আমি এই কথা বলে ঘুমাই গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি যাও ওমরকে আমার পয়গাম শুনাই দাও, ওমরকে বলো। তাকে তো আমি খুব বড় বুদ্ধিমান মনে করছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে জমা করলেন, জমা করে বললেন যে ওমর থেকে এমন কি ত্রুটি হয়েছে, এমন কি কমি হয়েছে, যেই কমির কারণে আজকে মদিনাবাসীর এই অবস্থা, বলো তোমরা আপনারা বলেন। তখন এক সাহাবী দাঁড়াই বললেন যে এতটুকু মানে করতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের সাথে জুড়ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মেহনতের সাথে জুড়ছেন, মসজিদ আমলের দ্বারা আবাদী মেহনতের সাথে জুড়ছেন, মসজিদ ইমানি হালকা বানায়, ইমানের তরবিয়তের জন্য ইমানি হালকা বানায়, ইমানি তরবিয়তের মেহনতের জায়গা হিসাবে মসজিদের সাথে জুড়ছিলেন। মসজিদকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সমস্ত মাসায়েলের হলের জায়গা বানাইছিলেন। আজকে হয়তো এতটুকু কমি হয়েছে, আমরা মসজিদ থেকে দূরে সরছি, আজকে আমরা মানুষের থেকে চাইতেছি, এই জন্য আল্লাহ জাল্লা শানহু অভাবকে দূর করতেছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে সবাইকে নিয়ে সকালে আওয়াজ করলেন, বলে তো সবাই আমরা চলো মদিনার বাহিরে যাই, ময়দানে যাই, আল্লাহর নিকটে যাই, আল্লাহ তো আমাদের সমস্ত মাসায়েলকে হল করবেন, আল্লাহ তো আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করবেন, আল্লাহ ছাড়া তো আমাদের সমস্যাকে সমাধানকারী আর কেহ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ময়দানে গেলেন, মদিনাবাসীদেরকে নিয়ে গেলেন, বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে যাওয়া হল। সেখানে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আয় আল্লাহ আমি আমার গুনাহ মাফ চাইতেছি, আমি আল্লাহর আপনার নিকটে পানি চাইতেছি, মদিনাবাসী পানির কারণে খুব কষ্ট পাইতেছে, অভাবে কষ্ট পাইতেছে, আয় আল্লাহ আমি আমার গুনাহ মাফ চাইতেছি। আল্লাহ জাল্লা শানহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না সাহাবাদের কান্নায় এত খুশি হলেন সাথে সাথে মেঘ পাঠাই দিলেন, মেঘের থেকে আওয়াজ শোনা যাইতেছিল, হে ওমর আপনার জন্য সাহায্য আসি গেছে, হে ওমর আপনার জন্য সাহায্য আসি গেছে, হে ওমর আপনার জন্য সাহায্য আসি গেছে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর দিকে ফিরানোর মেহনতের মধ্যে জুটছেন, উম্মত যখন আল্লাহর দিকে ফিরবে আল্লাহই মানুষের সমস্যার সমাধান করতে পারে, আর কোন ব্যক্তি করতে পারে না। আজকে আমার দিল মখলুকের দিকে যাওয়ার কারণে আমরা মখলুকের মোহতাজ হয়ে গেছি, ইহুদ আর নাসারার মোহতাজ হয়ে গেছি, মানুষের মোহতাজ হয়ে গেছি। বলতেছেন যে আল্লাহর মখলুকের মোহতাজ হয়ে গেছি, আল্লাহর মখলুক এক একটা মখলুক নিজেই মুখাফেকি, ওই মুখাফেকির আমরা মুখাফেকি হয়ে গেছি। অথচ আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের মধ্যে এই কথা বলছেন, মানুষ মুখাফেকি, সে আল্লাহ গনি, মানুষ আল্লাহর মুখাফেকি, সে আল্লাহর দিকে ভুল ফিরবে, আল্লাহ কাহারও মুখাফেকি বানাবে না, আল্লাহ এই মানুষকে আর কোন জায়গায় জলিল করবে না, আল্লাহ কোন জায়গায় আর মুখাফেকি বানাবে না। আজকে মুখাফেকির মুখাফেকি হওয়ার কারণে আজকে আমরা অপমান অপদস্থ হইতেছি, আমরা সমস্যায় জর্জরিত এবং সমস্যার মধ্যে আমরা দিন কাল কাটতেছি। বলতেছেন যে ভাই এই জন্য ওই সমস্যার সমাধানের জন্য আর কোন রাস্তা নাই, একটাই রাস্তা, আমরা আল্লাহর দিকে ফিরতে হবে, আমরা এই কথা নিজে ওয়াদাবদ্ধ হইতে হবে এবং নিজে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর কোন মখলুকের দিকে ফিরব না, একমাত্র আল্লাহর দিকে ফিরব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেই মেহনতের উপরে উঠাইছেন, যেই মেহনতের উপরে উম্মতকে রাখি গেছেন, ইমানের মেহনতের উপরে উম্মতকে রাখি গেছেন, মসজিদ আবাদীর মেহনতের উপরে উম্মতকে রাখি গেছেন, মসজিদকে আমলের দ্বারা আবাদ করা এর উপরে উম্মতকে উঠাই গেছেন, ইমানে হালকা বানাই, ইমানকে মজবুত করা, আল্লাহর দিকে ফিরানো এবং নিজের সমস্ত মাসাইলকে আল্লাহর সামনে রাখা এবং আমলের দ্বারা সমস্যার সমাধানের মেহনতের উপর উঠাই গেছেন। আমরা যখন ওই মেহনতের উপর উঠব, ওই মেহনতকে জিন্দগির মকসদ বানাব, ওই মেহনতকে করার জন্য নিজের সিদ্ধান্ত নিব, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কাহারও মুখাফিকে বানাইবেন না, আমাদেরকে কাহারও মহতাজ বানাইবেন না, আমাদেরকে কাহারও দরবারে জলিল করবেন না, আমাদেরকে কাহারও দরবারে অপমান অপদস্থ করবেন না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এজন্য বলতেছেন যে ভাই, আমাদের প্রত্যেকে এই কথা সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের প্রত্যেকে এই কথার উপরে উঠা দরকার যে আমাদের রক্ত আল্লাহ দিছেন, আমাদের যোগ্যতা আল্লাহ দিছেন, আমাদের হায়াত আল্লাহ দিছেন, আমাদের শরীর আল্লাহ দিছেন, আমাদের জানার মাল আল্লাহ দিছেন, আমাদের যা কিছু আল্লাহ দিছেন, আমরা এগুলি আমাদের জন্য না, আমাদেরকে আল্লাহ দিছেন দিন আর দিনের মেহনতের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে কামের উপরে উঠাই গেছেন, যেই কামের উপরে উম্মতকে রাখি গেছেন, ওই কামের জন্য আল্লাহ দিছেন। এজন্য আমরা সিদ্ধান্ত নিব, আমরা পিছনে যা করছি এটা ভুল করছি, বাকি জিন্দগি ওই মেহনতের উপরে নিজেকে চালাবো, নিজের জানার মালকে ওই মেহনতের মধ্যে লাগাবো, নিজের অবস্থাকে ওই মেহনতের মধ্যে লাগাবো, নিজের জিন্দগি এবং হায়াতের সময়কে ওই মেহনতের মধ্যে লাগাবো। এজন্য মেরে মহতারাম তিনি বলতেছেন যে আজকে সিদ্ধান্ত নেবার বিষয়, এবং এই ময়দানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিজেকে ওই মেহনতের জন্য তৈয়ার করব, নিজে উঠে উঠে নাম দেখাইব। বলতেছেন যে ভাই, কোন ব্যক্তি মেহনত মেহরবানি করে কোন দিকে যাব না, যতক্ষণ পর্যন্ত তশকিল পুরা না হয় ততক্ষণ পর্যন্ত নিজ জায়গায় বসা থাকবো।